متفق عليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1440 হিজরির জুলকাদা মাসের 29 তারিখ সালাতুল মাগরিবের পরে এই মানিকগঞ্জ শহরের অন্তর্ভুক্ত নিয়ামত আলী জামে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দিনী মজলিসে, দিনী মাহফিলে বসার এবং কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন একটা বরকতময় সময়ে আপনাদের সাথে দেখা হওয়া এবং আপনাদেরকে মহব্বত করার এবং আপনারাও আমাকে মহব্বত করার যে ব্যবস্থাপনা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দিনী মাহফিলের মাধ্যমে করে দিয়েছেন, আবারও সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা দীর্ঘ সময় আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের কিছু ব্যাখ্যামূলক আলোচনা আজকের এই দিনী মাহফিলে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সবার একটা গন্তব্যস্থল আছে, সকলেই একটা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে, সেই গন্তব্যস্থলের দিকে এক কদম, দুই কদম, তিন কদম, চার কদম করে আস্তে আস্তে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সবাই। এবং যখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক এসে যাবে তখন আমরা সবাই সেই গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য দুই ধরনের হায়াত, দুই ধরনের জীবন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এক ধরনের জীবনের নাম হলো হায়াত, হায়াতুদ দুনিয়া, আরেক ধরনের জীবনের নাম হলো হায়াতুল আখিরাহ। দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন, প্রত্যেকটি মানুষের এই জীবন হল এই দুইটা, এই দুইটার বাহিরে তার আর কোনো জীবন নাই। এই দুটি জীবনের মধ্যে আমরা সকলে জানি যে আখেরাতের জীবনটা হলো দীর্ঘ সময়ে অনন্তকালে, আর দুনিয়ার এই জীবনটা, দুনিয়ার জিন্দগিটা হলো ক্ষণিকে অল্প সময়। কিন্তু তারপরেও দুনিয়াতে যুগে যুগে মানুষ দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দে আখেরাতের জীবনের কথা বলিয়ে দেয়, আখেরাতের জীবনের কথা মনেই থাকে না। এই জন্য একটি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আসমানি কিতাবে এই আয়াতে কারিমাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। সেই আয়াতটা আমাদের সকলেরই পরিচিত একটা আয়াত, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ পাক এখানে প্রথম যে দুইটা আয়াত বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে, দুনিয়ার হায়াতটাকে বেশি বেশি প্রাধান্য দাও, সবসময় তোমাদের কাছে দুনিয়ার জীবনটার, দুনিয়ার হায়াতটার অগ্রাধিকার থাকে, প্রাধান্য থাকে, এটাকেই তোমরা জীবনের একমাত্র জীবন মনে করে বসে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখেরাতটা হলো তোমাদের জন্য কল্যাণকর এবং অধিক স্থায়ী। বেশি কল্যাণকর এবং তোমাদের জন্য স্থায়ী। আল্লাহ পাক বলেন এই কথাটা আমি শুধু তোমাদেরকে বলতেছি না, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, যুগে যুগে যত সহিবা যত আসমানি কিতাব দুনিয়াতে নাজিল করেছে প্রত্যেকটি আসমানি কিতাবের ভিতরে এই কথাটা, এই আয়াতে কারিমাটা আমি বলে দিয়েছি। সুহান, যে বান্দা দুনিয়ার জীবনটা তোমার মূল জীবন না, তোমার মূল জীবন হলো আখেরাত। এই দুনিয়া এবং আখেরাতের যোগসূত্র যে জিনিসটি করে মানে মধ্যস্থ থাকো, একটা অপরিচিত ছেলে এবং মেয়ের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দেন, মধ্যস্থতা করে, তাকে আমরা কি বলি? বটক। এই আমাদের দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন, এই দুইটা জীবনের মধ্যস্থতা করে দেয় কিসে বলেন তো দেখি? দেখি আপনাদের মানিকগঞ্জের বাইরে বুদ্ধি কেমন? জি মাশাআল্লাহ। তা আজকে তো সব স্টুডেন্ট দেখি মেধাবী মাশাআল্লাহ। তাহলে এই দুনিয়ার জীবন আর আখেরাতের জীবন দুই জীবনের মধ্যস্থতা করে দে, মিলন ঘটাই দে, একত্রিত করে দে কিসে? মাউত, মৃত্যু। এই মৃত্যুটা আমাদেরকে দুনিয়ার জীবনটা শেষ করে দে, আখেরাতের জীবনটা শুরু করে দে। এজন্য আল্লাহ পাক বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি তো সে আল্লাহ যিনি তোমাদের জন্য মাউত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদের থেকে দেখতে চান, জানতে চান, পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কারা কারা সুন্দর আমল করে, আহসান আমল করে, কে কে বেশি আমল করে, আল্লাহ পাক এটা দেখতে চান। আল্লাহ পাক বলেন না লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, এই কথা বলেন, বলছেন আহসানু আমালা, কে বেশি সুন্দর আমল করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এই জন্য আল্লাহ পাক মাউত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করে। আচ্ছা আবার বলুন তো দেখি, মওত আগে না হায়াত আগে, কোনটা আগে? হায়াত আগে। তা আল্লাহ বললেন, আল্লাহ দিয়ে ফালাকাল মাওতা ওয়াল হায়াতা, আগে মওত বলছেন তারপরে হায়াত বলছেন। তা আমরা বলতেছি আগে হায়াত তারপরে মওত, মিলল না তো? মিলছে। তাহলে কোনটা আগে কোনটা পরে? জি হ্যাঁ, মওত আগে হায়াত পরে নাকি? এবার তো একটা লাভ দেখা দিছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন এটাই সঠিক। যখন আমরা কোরআনে কারিমের কিছু আমাদের বাস্তবতার সাথে মিলাইতে পারবো না, তো বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই সঠিক, আমরা ঠিকভাবে আল্লাহর কথাটা বুঝতে পারি। আমাদের বুঝের মধ্যে গরমিল আছে, বুঝে সমস্যা আছে, কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক বলছেন আমি আগে মওত বানাইছি তারপরে হায়াত বানাইছি। কোরআনে কারিমের এক আয়াত আরেক আয়াতের তাফসীর, এক আয়াতে কারিমা আরেক আয়াতের ব্যাখ্যা করে। আল্লাহ পাক সূরা আল বাকারা শুরুর দিকে বলছেন, ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো সবাই ছিলা মরা। তোমরা সবাই কি ছিলা? মাইয়্যিত ছিলা। মাইয়্যিত, মাইয়্যিতের বহুবচন হলো আমওয়াত। তোমরা তো মাইয়্যিত ছিলা, তোমরা সবাই মরা ছিলা। ফা আহইয়াকুম, ওই মৃত থেকে আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, ওই জীবনের পরে আবার আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার আল্লাহ তোমাদেরকে জীবিত করবেন। তাহলে মৃত্যু একবার না, জীবন একবার না, কিন্তু সূচনাটা মৃত্যু থেকে। ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলছে তোমরা মৃত, মৃত ছিলাম, মৃত থেকে তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করছি। তাহলে এখন আমরা যে অবস্থায় আছি এটা কোন অবস্থায় আছি? জীবিত অবস্থা। কিন্তু এর আগে আমরা ছিলাম মৃত অবস্থায়। আবার যখন ভবিষ্যতে যেটা আমাদের জন্য আসবে সেটা কোনটা? সুম্মা ইউমীতুকুম, তারপরে আমাদের অবস্থা হবে মৃত্যুর অবস্থা। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জীবিত করবেন। তাহলে মৃত্যু, তারপরে জীবন, তারপরে মৃত্যু, তারপরে আবার জীবন। এই জন্যই মৃত্যুর স্মরণ জিক্রুল মওত, এটাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত, মৃত্যুর স্মরণ করা। মৃত্যুর স্মরণ, মৃত্যুর জিকির যত বেশি হবে ওই ব্যক্তির আমাল তত সুন্দর হবে। এই জন্য আল্লাহ পাক মৃত্যুর সাথে আমলের কথা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মওত এবং হায়াত সৃষ্টি করেছেন যাতে দেখতে পারেন আল্লাহ তোমাদের মধ্যে কার সুন্দর আমল হয়। অর্থাৎ যার ভিতরে এই হায়াত এবং মওত সম্পর্কে যার স্মরণ যত বেশি হবে, চিন্তা ফিকির যত বেশি হবে, তত তার আমল সুন্দর হয়ে যাবে। এমনকি আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বারবার মৃত্যুর স্মরণ করাই দিতেন, মৃত্যুর জিকির করাই দিতেন। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, নিঃসন্দেহে আপনি মাইয়্যিত হবেন এবং তারাও মাইয়্যিত হবে। আজকে যারা আপনার বিরোধিতা করতেছে, যারা আপনাকে মেনে নিছে, এরও সকলে মাইয়্যিত হবে আর আপনিও অবশ্য মাইয়্যিত হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ বলেছেন, ইন্নাকা মাইয়্যিত, মাইয়্যিত মানে কি? জীবিত। মাইয়্যিত মানে কি? মৃত আমরা যখন জানাজার জন্য নিয়ে আসি তখন বলি কি এই মাইয়্যিতের জানাজা বলি না। অথচ দেখেন আমাদের এই দেশে কিছু কিছু ভাইয়েরা মাঝে মাঝে বলতে শুনে কোন নবীর সালাম মারা যায় নাই, নবীর সালাম জীবিত বলে না, শুনছেন না আপনাদের এই এলাকায় বলেন এদেশেও আছে। আল্লাহ পাক স্পষ্ট করে বলতেছেন ইন্নাকা মাইয়্যিত, তাকে দিয়ে বলছেন ইন্না দিয়ে বলছেন অবশ্যই আপনি মাইয়্যিত হবেন, মানে যখন এই আয়াত নাযিল হয়েছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন ইন্নাকা মাইয়্যিত। এবং আল্লাহ পাক কোনো মানে ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টও বলেন নাই, সোজা একবারে সরাসরি বলতেছেন ইন্নাকা মাইয়্যিত, আপনি নিঃসন্দেহে অবশ্যই মাইয়্যিত হতে যাচ্ছেন, মাইয়্যিত হবেন, আপনি মারা যাবেন, আপনাকে আমি আল্লাহ মৃত্যুর কথা স্মরণ করাই দিচ্ছি। আবার যারা এখন আপনার বিরোধিতা করতেছে বা যারা আপনাকে মেনে নিছে তারাও মাইয়্যিত হবে, সবাই মেনে মুস্তাদরাকে হাকিমের হাদিস সহিহ হাদিস সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন কে ডাকতেছেন জিবরিল আলাইহিসসালাম? আল্লাহ কখনো এইভাবে ডাকেন, আল্লাহ কখনো ইয়া মুহাম্মদ ডাকেন নাই কোরআনে, ডাকছেন কে? উনি ডাকছেন জিবরিল আলাইহিসসালাম, বলতেছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমা শাইতা, আল্লাহ পাক যতদিন আপনার হায়াত রেখেছেন ততদিন আপনি বসবাস করেন, জীবন যাপন করেন, তবে মনে রাখবেন ফাইন্নাকা মাইয়্যিতুন, অবশ্যই আপনি মৃত্যুবরণ করবেন, মারা যাবেন, আপনি মাইয়্যিত হবেন। ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আর যত মানুষকে যতজনকে আপনি মহব্বত করেন না কেন ফাইন্নাকা মাফারিকুহু, একদিন আপনার সব মহব্বতের মানুষ সব মহব্বতের জিনিস রেখে আপনি চলে যেতে হবে, সকল মহব্বতের মানুষ মহব্বতের উপকরণ মহব্বতের মাধ্যম তাদের সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এখানে জিবরিল আলাইহিসসালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর স্মরণ করাই দিচ্ছে, আখিরাতের জীবনের স্মরণ করাই দিচ্ছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ইল্লা ফাযুরুহা فَإِنَّهَا تُذَكِّرُكُمُ الْآخِرَةَ, আমি তোমাদেরকে এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, কেন নিষেধ করেছিলেন? কারণ ওই সময়ে মানুষের মধ্যে কবর পূজা কবরের ইবাদত এটা মানুষের মন মগজে একেবারে ঢুকে গেছিল, কবর দেখলেই মানুষ সেজদা করা শুরু করত, কবর দেখলে মোমবাতি জ্বালানো শুরু করত, কবর দেখলে ওরস করা শুরু করত, কবর দেখলে টাকা দেওয়া শুরু করত, এই জাতীয় কবরকে উঁচু করা শুরু করত, কবরের চাদর ছড়ানো শুরু করত, কবরে ঘর বানানো শুরু করত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর জিয়ারতে করা যাবে না, খবরদার কবরের দ্বারের কাছেও যাবে না, শরীর বন্ধ করা যাবে। যখন মুসলিমদের মনের থেকে অন্তর থেকে শেরেক একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযুরুহা, আমার উম্মতরা কবরের কাছে যাও, কবর জিয়ারত করো, করলে কি হবে? ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারত যত বেশি বেশি করবা তোমাকে আখিরাতের স্মরণ করিয়ে দিবে, তোমার ভিতরে আখেরাতের স্মরণ হবে, আখেরাতের জিকির হবে, তুমি যত বেশি কবর জিয়ারত করবে। আজকের জমানায় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন আমাদের কবর জিয়ারত বন্ধ করে দিতেন, কারণ আমরা আবার সেই জাহেলিয়াতের দিকে ফিরে গেছি, এখন আবার কবর পাইলে আমরা সেজদা করা শুরু করি, বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন কবরে সেজদা করে, আছে না? সেজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, অন্য কাউকে সেজদা করলে আর ইমান থাকে না, শিরক হয়ে যায়। পুরা রাস্তা দেখবেন একভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে, ওনার কবর দেখলে, মাজার দেখলে গাড়ি আসতে স্লো হয়ে গেছে, ড্রাইভার সাহেব গাড়ির গতি কমাই দিছে। কি ব্যাপার ভাই, কমাই দিলেন কেন? এখানে এক বিরাট আল্লাহ নলীর মাজার আছে, হুজুর খুব গরম, কোনো হুজুর ঠান্ডা হুজুর নাই, কিন্তু যত আল্লাহ নলী আছে সব কি গরম। এখান থেকে গাড়ি যদি জোরে চালাই দেয় ধাক্কা মারি গাড়ি মারা দিব, এই জন্য হুজুরের ভয়ে গাড়ি আস্তে আস্তে চালাই দিচ্ছে। তার ইমান শেষ, ড্রাইভার সাহেবের ইমান নাই, সেরে ঢুকে গেছে তার ভিতরে। আল্লাহকে ভয় না করে সে আল্লাহর গোলামকে ভয় করা শুরু করছে, এক গোলাম আরেক গোলামের ভয় করে। ড্রাইভার সাহেব আল্লাহর গোলাম, কবরে যে আছে সে আল্লাহর গোলাম, দুইজনে আল্লাহর গোলাম, এক গোলাম আরেক গোলামের ভয় করা শুরু করছে। আল্লাহ বলছে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, খবরদার এক গোলাম আরেক গোলামের কোনোদিন ভয় করিও না, ওয়া খাফুনি ভয় করো একমাত্র আমি আল্লাহকে, ইন কুনতুম মুমিনিন যদি তুমি মুমিন হও। ভয় করবে আল্লাহ, রাস্তা দিয়ে গাড়ি যেতেছে আজান দিছে, হে গাড়ি বন্ধ করে না, আল্লাহর ভয় নাই, গাড়ি থামায় না, আল্লাহর ভয় হবে, আল্লাহর ডাক আসছে, আল্লাহ আকবার বলছে, গাড়ি থামিয়ে যাবে, এটা হলো আল্লাহর ভয়। আল্লাহরে ভয় করে নাই, ওই মাজারের সামনে দিছে গাড়ি থামাই দিছে, স্লো করে দিছে, আস্তে করে দিছে। তাহলে ওই ব্যক্তির ভয়, মানুষের ভয় তার অন্তরে আছে, আল্লাহর ভয় নাই, শিরক ঢুকছে তার ভিতরে। এই জাতীয় কবরের কাছে গিয়ে আজকে দেখাচ্ছে, মান্নত করতেছে কবরের জন্য, কবরে মোমবাতি জ্বালাইতেছে, কবরে ঘরবাড়ি বানাইতেছে, কবর উঁচু করতেছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব নিষেধ করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে মদিনার যত উঁচু কবর ছিল সব ভেঙে সরে সমান করে দিয়েছে। দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেয়ামত পর্যন্ত কেউ যদি আবার এই নিচু কবরটা আমার উপরে করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দীন নাজিল হয়েছে এই দীনের পথে সে কুফরি করল। আজকে কুফরি করি আবার সুন্নি সাজির হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীনকে ধ্বংস করে দিয়ে ওই নিচু কবর কি অসু করে ফেলছে, আবার পরি আবার নাম হয়েছে সুন্নি, বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আমি আজকে কবর সমান করে দিছি, কেউ যদি কিয়ামত পর্যন্ত এটার অসু করে তাহলে সে আমার প্রতি কুফরি করলো, পুরো ইসলামের প্রতি কুফরি করলো। কুফরি করি আবার কয় আমরা সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামা, আর যদি আপনি এটার বিরুদ্ধে কোন কয় ওয়াহাবি লা মাযহাবি, কি আশ্চর্য! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবরকে সমান করে রেখে গেছেন, এই কবরকে যারা কিয়ামত পর্যন্ত সমান রাখবে তারাই সুন্নি, তারাই আহলুস সুন্নাহ, আর যারা সেই নিচু কবরকে আবার উঁচু করবে, ছাদত ছড়াবে, কবরে সেজদা করবে, কবরে মান্নত করবে, এটা এরা হলো আহলুল কুফর, আহলুল শিরক, আহলুল বিদআহ, এরা আহলুস সুন্নাহ নয়। সুন্নাহ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ, যারা বাস্তবায়ন করবে, যারা মেনে চলবে তারাই আহলুস সুন্নাহ, সুন্নাহর অনুসারী। শিরকের অনুসরণ করে আহলুস সুন্নাহ হওয়া যায় না, বেদাতের অনুসরণ করে সুন্নি হওয়া যায় না। আমরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্মরণের প্রতি তাকিদ দিয়েছেন বেশি, আকজিরু যিকরা হাযিমিল্লাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত্যু এমন এক জিনিস যেটা হাজে মেল্লাজ্জাত, মানুষের সব স্বাদ আস্বাদন সব ইচ্ছা সব কিছুকে একদিন তুলে স্বাদ করে দেয়। ওই মৃত্যুর জিকির তোমরা বেশি বেশি করে করো, মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করো, কারণ মৃত্যুর পরে তোমার এক নতুন জীবন শুরু হবে, আখেরাতের জীবন। আখেরাতের জীবনের আবার অনেকগুলো স্টেশন আছে, কবর থেকে শুরু হবে, জান্নাত জাহান্নামে গিয়ে শেষ হবে, এর মধ্যে মাঝখানে একটা জগৎ আছে, সেটার নাম ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। কিয়াম মানে কি বলেন তো দেখি, যে কিয়াম মানে দাঁড়ায় থাকা। তাহলে কিয়ামতের দিন কোন ব্যাকে আমি থাকবে না, কিয়ামতের দিন কোন ব্যাকে আমি খুঁজে পাওয়া যাবে না, সব কিয়াম, সবাই দাঁড়ায় থাকতে হবে, বসার কোনো জায়গা নেই, চেয়ারও নাই, অনুমতিও নাই, সব দাঁড়ায় থাকতে হবে। সেই কিয়ামতের ময়দানে সব দাঁড়ায় থাকবে, এই জন্যই এই দিনের নাম হলো ইয়াউমুল কিয়ামা, দাঁড়ায় থাকার দিন, বসার দিন না, শোয়ার দিন না, দাঁড়ায় থাকার দিন। প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠে দাঁড়ায় থাকবে কিয়ামতের ময়দানে, সূর্য একেবারে তার মাথার নিকটবর্তী অবস্থানে, কঠিন এক ময়দান কিয়ামতের ময়দান। কোরআন এবং হাদিসে অসংখ্য বর্ণনা এই কিয়ামতের ময়দানের ব্যাপারে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান কুল্লা, কিয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়াবে, একত্রিত হবে, পায়ের মধ্যে কোনো জুতা নাই, খালি পায়ে দাঁড়াবে, গায়ের মধ্যে কোনো পোশাক নাই, উলঙ্গ পোশাকে দাঁড়াবে, মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই, হতভম্ব অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আম্মা জানা আয়েশা যখন এই কথা শুনলেন, তিনি চিন্তা করা শুরু করলেন, আহারে দুনিয়াতে এত পর্দা করি, এত হেজাব মানি, আর কিয়ামতের ময়দানে নাকি কোনো মানুষের কোনো হেজাব থাকবে না, পর্দা থাকবে না, গায়ে কোনো পোশাক থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, তো আমাদের কি হবে? আম্মা জান জিজ্ঞাসা করলেন, আর রিজাল ওয়ান নিসা ও জামিআ, নারী পুরুষ সবাই কি এভাবে দাঁড়াবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তোমার কাছে হতবাক মনে হচ্ছে, অবাক মনে হচ্ছে, ইন্না আহওয়ালা ইয়াউমিল কিয়ামা আশাদ্দু মিন আন ইয়ানজুরা বাদুহুম ইলা বাদ, কিয়ামতের ময়দানের ভয়াবহতা এত কঠিন, এত তীব্র, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর চাইতে, আমি পুরুষ কি নারী এটা উপলব্ধি করার চাইতে কিয়ামতের ময়দানটা আরো ভয়াবহ, আরো কঠিন। আল্লাহ, তুমি কি মনে করছো কিয়ামতের ময়দান মানে আরামের ময়দান, একজন আরেকজনের দিকে তাকায় তাকায় দেখবে, নিজের দিকে তাকানোর তো সুযোগ পাবে না, কি আরেকজনের দিকে তাকাবে, নিজে পুরুষ না নারী এটাই তো সে বুঝবে না। সুতরাং কিয়ামতের ময়দানে কোন কাপড় চোপড়ের, পোশাক আদির, হেজাবের পর্দার দরকার নাই, কারণ সেদিন এমন ভয়াবহতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ভয়াবহ কিয়ামতের ময়দানে নাজাতের কিছু উপায়, কিছু মাধ্যম এই হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন। আমরা আজকে যে হাদিসটা আলোচনা করব, এই হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানের এই কঠিন ভয়াবহতার মধ্যে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্থান দিবেন আল্লাহর আরশের নিচে, এই ভয়াবহতা থেকে যারা রক্ষা পাবে, এরকম কিছু মানুষের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। এই জন্য আমরা যেন সেই মানুষ হইতে পারি যে মানুষ কিয়ামতের ময়দানে এই কঠিন ভয়াবহতা থেকে রক্ষা পেতে পারে, আল্লাহ পাকের আরশের নিচে যেন আমরা স্থান পেতে পারি। এই জন্য এই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটার মধ্যে সাত শ্রেণীর মানুষের কথা বলছেন, এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের দুই গ্রন্থে রয়েছে। তবে অন্যান্য হাদিসে আরো কিছু লোকের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, সাবাতুন, সাত শ্রেণীর মানুষ আছে, সাত ধরনের মানুষ আছে, ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়ার মধ্যে স্থান দিবেন। সুবহান, তার ছায়া বলতে অন্য হাদিসের মধ্যে আসছে ফি জিল্লিল আরশ, আরশের ছায়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন। যেদিন ওই আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, ওই কিয়ামতের ময়দানে একটা মাত্র ছায়া আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া, এর বাহিরে আর কোনো ছায়া নাই। ওই ছায়ার মধ্যে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে স্থান দেবে। তবে এখানে আগে একটা কথা জানতে হবে, এই সাত শ্রেণীর মানুষ যাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এরা সব হবে মুমিন, ইমান থাকতে হবে। এই কোয়ালিটিগুলোর সাথে মূল ইমান থাকা লাগবে, ইমান নাই তারা এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না। আগে মূল শর্ত ইমান, কারণ ইমান না হইলে কিয়ামতের ময়দানে কোন ধরনের আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা রহমত পাওয়ার কোন সম্ভাবনা নাই। ইমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কিয়ামতের ময়দানে, আখেরাতের জীবনে সবচেয়ে দামি মহামূল্যবান জিনিস হলো ইমান। এজন্য আগে বিশুদ্ধ ইমান, শিরক মুক্ত, কুফর মুক্ত, বিদআত মুক্ত, নিফাক মুক্ত ইমান আগে থাকা লাগবে, তারপরে সাত শ্রেণী কার্যকর হবে। সাত শ্রেণীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে শ্রেণীর বর্ণনা দেন, ইমামুন আদিলুন, এক নম্বর শ্রেণী হলো ইমামে আদিল, এক নম্বর শ্রেণী হলো ইমাম আদিল। মনে রাখবেন সাত রকমের, যেন আমরা এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হইতে পারি, এই উদ্দেশ্যেই আমাদের মনে রাখতে হবে যে আমি যেন এই সাত রকমের এক রকমের মধ্যে হইলেও পড়ি, না হয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া পাওয়া যাবে না। এক নম্বর ইমামে আদল, এখানে দুইটা শব্দ, একটা ইমাম একটা আদল। প্রথম কথা হলো ইমাম, এখানে ইমামেরা হবে, এই ইমাম কোন ইমাম? আমাদের মসজিদের ইমাম সাহেবেরা নাকি কি বলেন আপনারা বলেন দেখি, এখানে যে ইমামের কথা বলছে এই ইমাম কি মসজিদের ইমাম সাহেব? না, মূলত ইমাম হলো নেতা, মসজিদের ইমাম নেতা না, মসজিদের ইমাম নেতাদের প্রতিনিধি, মসজিদের ইমাম মূল নেতা না, মূল নেতা হলো যারা সমাজে রাষ্ট্রে প্রশাসনে যারা নেতৃত্ব দেন তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় ইমাম। আর সলাতের জন্য যারা ইমামতি করেন তারা হলেন ওই ইমামদের প্রতিনিধি। ধরেন এই মসজিদে জুমার সলাত আদায় করবেন এই এলাকার যিনি প্রতিনিধি তিনি ইমামতি করবেন। এখন এলাকায় মসজিদ আছে ৫০টা, মেয়র হলো একজন, উনি ৫০ মসজিদে কেমনে নামাজ পড়েন, তো উনি ওনার প্রতিনিধি নিয়োগ করবেন, উনি এক মসজিদে পড়াবেন আর ৪৯ মসজিদে ওনার প্রতিনিধি থাকবে, এই প্রতিনিধিদেরকে আমরা ইমাম বলে থাকি, এরও ইমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বরে ইমামেরা আরশে আজিমের নিচে স্থান পাবে। সে দুজন মানুষের ইমাম হইলেও, তিনজনের ইমাম হইলেও, ১০ জনের ইমাম হইলেও, ১,০০০ হইলেও, ৫,০০০ হইলেও, ১,০০০০ ইমাম, ১০ কোটি, ১৬ কোটি, ১০০ কোটির ইমাম হইলেও, যে কোনো ইমাম, মানে আপনি ৩ জন একদিকে রওনা দিচ্ছেন কোনো জায়গায় সফরে বাইরেছেন, একজনকে ইমাম বানাইতে পারবেন, আপনি সফরেও একজন ইমাম থাকবে, আমির থাকবে, তাহলে উনিও সেখানে ইমাম। এইরকম পরিবারে যিনি পরিবারের প্রধান উনি পরিবারের ইমাম, পরিবারের ইমাম তিনিও এর অন্তর্ভুক্ত, কোন ইমামের থেকে বাদ যাবে না, সব ইমামের মধ্যে আছে, যিনি পরিবারের প্রধান, যিনি সমাজের প্রধান, যিনি যে কোনো স্তরে, যিনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তিনিও এর অন্তর্ভুক্ত, যিনি তার অফিসের প্রধান, যত জায়গায় যিনি ইমাম আছেন সব ইমামেরা এর অন্তর্ভুক্ত হবে, এবং পুরুষও হবে নারীও সব ইমাম। তবে নারীর জন্য কিছু ইমামত হারাম, কিছু ইমামত জায়েজ। নারীর জন্য বেলায়েতে আম্মাহ, মানে যেটা আম নেতৃত্ব, এটা হারাম, এটা নারী দিতে পারবে না, মুমিনা নারী এটা দিতে, এই নেতৃত্ব দিতে পারবে না। আল কাজাত, বিচার, হাকিম, নারী দিতে পারবে না, এই জায়গায় নেতৃত্ব দিতে পারবে না, মানে নারী বিচারক হওয়া যাবে না, নারী প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হওয়া যাবে না, তবে নারী শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে পারবে না, শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হতে পারবে না। তারপরে নারী বিষয়ক মন্ত্রণালয় সেখানে নারীরা নেতৃত্ব দিতে পারবে না। এরকম কিছু কিছু ক্ষেত্রে নারী ইমামত ইসলামে অনুমোদিত, আর আমভাবে নারীর ইমামত ইসলামে অনুমোদিত নয়। আচ্ছা, এই ইমাম যারা হবে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্ত দিয়েছেন, ইমামুন আদিল, ইমামকে হইতে হবে আদিল। আদিল মানে ইনসাফকারী, ন্যায়পরায়ণ, আদালত থাকতে হবে তার ভিতরে। আদালত যদি না থাকে, ওই ইমাম ইমামতের কারণে আরশে আজিমের বাইরে স্থান পাবে, আরশে আজিমের নিচে কোনো অবস্থায় স্থান পাওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, ইমাম আদল হয় কেমনে, ন্যায়পরায়ণ হয় কেমনে? কয়েকটি গুণ থাকলে ওনাকে কোরআন সুন্নাহর ভাষায় আদল বলা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিসসালামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, হে দাউদ আমি তোমাকে জমিনের খলিফা বানাইছি, জমিনে তোমাকে আমি খলিফাতান ফিল আরদি, জমিনে তোমাকে খলিফা বানাইছি, সুতরাং ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে হক সহকারে সত্য সহকারে বিচার ফয়সালা করো, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, খবরদার কখনো হাওয়ার অনুসরণ করিও না, হাওয়ার ইত্তেবা করিও না, ফায়ুদিল্লুকা ফায়ুদিল্লাকা সাবিলিল্লাহ, যদি হাওয়ার ইত্তেবা করো তাহলে তোমাকে আল্লাহর রাস্তা থেকে এটা গোমরা করে দিবে, বিচ্ছুত করে দিবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেলের সংজ্ঞা দিয়েছেন, ইমাম কিভাবে আদেল হবে। আল্লাহ পাক এখানে দুটি গুণের কথা বলছেন, প্রথম গুণটা হলো ফাহকুম বাইনান নাস বিল হক, মানুষের মাঝে ন্যায় বিচার করো, হক বিচার করো, হক সহকারে ফয়সালা করো, মানে আমার ইমামতের আন্ডারে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আমি সমানভাবে দেখতে হবে, এটা আমার দলের, এটা আমার বাহিরের, এটা অমুক, এটা তমুক, এটা অমুক ফেরকার, এটা অমুক ফেরকার, এই জাতীয় কোনো ভেদাভেদ করা যাবে না। ইমাম সবাইকে হকের সাথে ইনসাফের সাথে সমানভাবে দেখে ন্যায় বিচার নিশ্চিত করবে, তখন এই ইমামের নাম হবে কি, ইমামে আদল। আরেকটা হলো ওয়ালা তাত্তাবিউল হাওয়া, হাওয়ার অনুসরণ করতে পারবে না। হাওয়ার অনুসরণটা কি জিনিস, অর্থাৎ ইমামকে বিচারের কাজে, ফয়সালার কাজে, প্রশাসনের কাজে, আইনের কাজে ওহির ব্যবহার করতে হবে, হাওয়ার ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে কিসে, ওহি, ওহি মানে কোরআন এবং সহি হাদিস, কোরআন এবং সহি হাদিস দিয়ে বিচার করতে হবে, কোরআনে কারীম এবং সহি হাদিসের মাধ্যমে মানুষকে শাসন করতে হবে। যদি কোরআন এবং সহি হাদিস দিয়ে না করা হয়, ওহি দিয়ে না করা হয়, এটার নাম হলো ইত্তেবাউল হাওয়া, এটা হলো হাওয়া দিয়ে বিচার করা, হাওয়া দিয়ে পরিচালনা করা। হাওয়া মানে বুঝেন, হাওয়া মানে নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো, মনে যেটা চায় এটাকে বলে হাওয়া। তাহলে যিনি হাওয়া দিয়ে মানুষকে পরিচালনা করবেন তিনি আদল না, তিনি ইমামে জালেম, তিনি কি ইমামে জালেম, ইমামে আদল না। ইমামে আদল হবেন, জনগণের মাঝে ইনসাফ কায়েম করবেন এবং জনগণকে ওহি দিয়ে পরিচালনা করবেন, তার অধীনে যারা থাকবে এদেরকে বলা হয় ইমামে আদল। ইমামে আদল হলে আল্লাহ পাক এক নম্বরে তাদেরকে আরশে আজিমের নিচে আল্লাহ পাক স্থান দিবেন, সুবহানাল্লাহ। দুই নম্বরে আসে ওই সমস্ত যুবক যুবতী যাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত হয়, সুবহানাল্লাহ। এখানে যুবক এবং যুবতী নারী পুরুষ সবাই অন্তর্ভুক্ত, যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়। যৌবন কাল কোনটা, কত বছর থেকে কত বছর যৌবন কাল বলেন তো দেখি, যৌবন কালো বোঝা জি না হয় নাই পনেরো থেকে চল্লিশ আপনার কোরআন সুন্নাহর ভাষা ওটা হলো আমাদের দেশের আইনে আঠারো বিশ কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বালেগের কোন নির্দিষ্ট বয়স নাই বারো বছরও হইতে পারে তেরো বছরও হইতে পারে চোদ্দ বছরও হইতে পারে তবে সর্বোচ্চ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মত হল পনেরো বছরের মধ্যেও যদি তার বালেগের কোন চিহ্ন প্রকাশ না পায় তাহলেও তাকে পনেরো বছর হইলে বালেগ ধরতে হবে পনেরো বছরের পরে আর না বালেগ থাকার সুযোগ নেই একজন মানুষের জীবনে যৌবন কাল থাকে সবচেয়ে বেশি আপনার শৈশবকাল কৈশোরকাল সব মিলে পনেরো বছর শুধু যৌবন কাল পঁচিশ বছর এরপরে চল্লিশ থেকে পঞ্চাশ এটা হলো আল কোহুলা প্রণত্ব মানে বৃদ্ধকালের প্রস্তুতি নেওয়া আর পঞ্চাশ থেকে শুরু করে আসা বৃদ্ধকাল তাহলে বৃদ্ধকাল নেওয়া বিশ বছর তাহলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হলো যৌবনকাল এই জন্য আল্লাহকে আমাদের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর ছাড়া কাউকে দুই কদম দুই পা নড়াচড়া করতে দিবেন না এর মধ্যে যৌবন কালের ব্যাপারে একটা প্রশ্ন আলাদা আছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু তোমার যৌবন কাল কিভাবে ব্যয় করেছিলে কিভাবে খরচ করছো এই পঁচিশ বছর কেমনে খরচ করছো কেমনে অতিবাহিত করেছো এই পঁচিশ বছরের হিসাব তন্নতন্ন করে দিতে হবে যাদেরকে আল্লাহ যৌবন কাল দিয়েছেন তাদের এই যৌবনের আলাদা হিসাব দেওয়া লাগবে কারণ এই সময়টার মধ্যে আল্লাহ পাক তাকে সর্বোচ্চ শক্তি সামর্থ্য মেধা বুদ্ধি শব্দের আলাপ এই জন্য যেই যুবক যেই যুবতী এই সময়ের মধ্যে আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে আল্লাহর ইবাদতে অতিবাহিত করার নমুনা যেমন আসামে কাফের যুবক নাম শুনছেন না আসামে কাফের যুবক আল্লাহ পাক ওই যুবকদের ব্যাপারে বলছেন শেষ পর্যন্ত যখন আল্লাহর ইবাদতে কাটাইতে পারতেছেন না বাড়িঘর ছেড়ে জঙ্গলে আশ্রয় দিচ্ছেন পাহাড়ে আশ্রয় দিচ্ছেন সাহাবাই কেরামের মধ্যে অসংখ্য সাহাবি যৌবন কালে ইসলাম গ্রহণ করছে এদেরকে বলা হয় শাবাবে মক্কা শাবাবে মদিনা মদিনার যুবক সেই যুবকেরা যেভাবে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে তারা সময় কাটাচ্ছেন যৌবন কাল কাটাচ্ছেন যৌবন কালে অনেকগুলো বড় বড় অপরাধ সংঘটিত হয় আল্লাহর ইবাদতে বিঘ্ন ঘটায় তোর প্রতি একটা গুরুত্বপূর্ণ হলো জেনা বেবিচার অশ্লীলতা এগুলো মানুষের যৌবনকে ধ্বংস করে দেয় এই জন্য আল্লাহ পাক যুবকদেরকে বলছেন ওয়ালা তাকরাবু জেনা ইন্নাহু কানা ফাহিশা ও যুবকরা খবরদার জেনার ধারে কাছেও যেও না বেবিচারের ধারে কাছেও যেও না বরং বেবিচারের যে সকল ফতোয়া আছে শয়তানের ফতোয়া আছে এই ফতোয়া থেকেও দূরে থাকবা শয়তান বেবিচারের দিকে আগায় নেওয়ার জন্য আস্তে আস্তে আস্তে আস্তে বিভিন্ন ধাপ অতিক্রম করা প্রথমে মোবাইলে কথা বলা শুরু করে শয়তান বলে যে মোবাইলে কথা না বলতেছো এটা অসুবিধা নেই এটা কি তুমি জানা করতেছ বাস একদিন দুদিন তিন দিন মোবাইলে কথা হয়েছে এরপরে আস্তে আস্তে পার্কে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি শুরু হয়েছে এতে জানা বিবেচার হয় না শয়তান বলছে এখনো তো জানা হয় না এটা অসুবিধা নেই বাস এইভাবে এগুলো এক একটা শয়তানের ফতোয়া এই ফতোয়াগুলো অতিক্রম করতে করতে করতে এক সময় তার কাছে জানা বিবেচার সহজ হয়ে থাকে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ তাফালিয়াতাযাওয়াজ হে যুব সমাজ যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। কারণ বিয়ে করার দ্বারা তোমার দৃষ্টি সংযত হবে, তোমার যৌবন সুরক্ষিত হবে। আর যে সকল যুবকেরা বিয়ে করার সামর্থ্য নাই, পালাই কুম্পি সিয়াম, বেশি বেশি করে সিয়াম পালন করো, বেশি বেশি করে রোজা রাখো, যাতে তুমি জেনা বেবিচার অশ্লীলতা থেকে মুক্ত থাকতে পারো। এক যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসছে, এসে বলতেছে, এ জানলি বিজানা, আমাকে জানা করার অনুমতি দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসছে জানার পারমিশন নেওয়ার জন্য। দেখেন ওই যুগেও জানার পারমিশন সবার লোক ছিল, আজকে যুগে তো একটা সার্টিফিকেট দেওয়া হয়, জানার অনুমতি দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়, যাও তোমাদেরকে এখানে জানা করার অনুমতি দেওয়া হলো, সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি আমার কাছে আসছেন জানার অনুমতি নেওয়ার জন্য। সাহাবাই কেরাম চোখ বড় করে করে থাকা, এই কোন যুবক এত বড় দুঃসাহস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আমার কাছে আসছেন জানার অনুমতি নেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, খবরদার তার দমক দিও না, তাকে আমার কাছাকাছি নিয়ে আসো, নিকটে নিয়ে আসো, বা দানা বিন্ধ কারে এবার তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে নিকটে আনা হলো। আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতহিব বহু বলি হুম্মিকা, ও যুবক তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করি, তুমি প্রশ্নগুলোর উত্তর দাও, তুমি কি তোমার মায়ের সাথে কেউ জানা করো, বেবিচার করো, এটা পছন্দ করো নাকি? এই যুবক বলে, আল্লাহর কসম আমি কখনো এটা পছন্দ করি না, আমার মায়ের সাথে কেউ জেনা করবে এটা আমি পছন্দ করি না। আতহিব বহু বলি বানাতিকা, তোমার মেয়ের সাথে কেউ জেনা করুক এটা পছন্দ করো নাকি? তোমার বোনের সাথে কেউ জেনা করুক এটা পছন্দ করো নাকি? তোমার ফুফুর সাথে কেউ জেনা করুক এটা পছন্দ করো নাকি? তোমার খালার সাথে কেউ জেনা করুক এটা পছন্দ করো নাকি? যুবক বলে, আল্লাহর কসম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক তোমাকে যখন আমি জেনা করার পারমিশন দিয়ে দিব, তুমি যাদের সাথে জেনা করবা সেটা অন্য কোনো যুবকের মা, অন্য কোনো যুবকের বোন, অন্য কোনো যুবকের মেয়ে, অন্য কোনো যুবকের খালা, অন্য কোনো যুবকের ফুফু, সেও তো পছন্দ করে না, তার সাথে তুমি জেনা করো, সেও তো এটা পছন্দ করে না। যুবকের চোখে পানি চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের জন্য তিনটা দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া হাসসিন ফারজাহু, হে আল্লাহ তুমি এই যুবকের সমস্ত গুনাহ কথাগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা গফির যামবাহু, হে আল্লাহ তুমি এই যুবকের সমস্ত গুনাহ মাফ করে দাও, ওয়া তাহির কালবাহু, তার কলবটাকে তুমি পবিত্র বানায় দাও, ওয়াহসান ফারজাহু, তার চরিত্রটাকে তার যৌবনটাকে তুমি পবিত্র করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পরে বলেন, এরপরে যুবক কখনো কোনো দিকে তাকাইতে আমরা দেখিনি। তাহলে যৌবনকালটা কাটাতে হবে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। যেই যুবকের যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটলো, তার থেকে সৌভাগ্যবান জমিনে আর দ্বিতীয় কেউ নেই। কিন্তু বর্তমানে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে মাদকাসক্ত বানিয়ে, তারপরে আপনার বিভিন্ন রকমের অপরাধমূলক কার্যক্রম সন্ত্রাসের মাধ্যমে, জঙ্গিবাদের মাধ্যমে, তারপরে এই মাদকের মাধ্যমে বিভিন্ন রকম অপকর্মের মধ্য দিয়ে যুবকের যৌবনকালকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এই যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে। এটা গেল কয় নম্বর, দুই নম্বর, তিন নম্বরে আসে, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই মানুষটি, যে মানুষটির অন্তর সবসময় মসজিদের সাথে তাআল্লুক থাকে, গেঁথে থাকে মসজিদের সাথে সম্পর্ক, সেটা মহিলারাও হতে পারে পুরুষেরাও হতে পারে, তবে মহিলাদের জন্য সবসময় মসজিদে আসা বাধ্যতামূলক করা হয় নাই, জামাতকে বাধ্যতামূলক করা হয়নি, তারা ইচ্ছা করলে ঘরেও আদায় করতে পারে, তবে মাঝে মাঝে তারা বিশেষ করে জুমা এবং ঈদের সালাতে তাদের জন্য মসজিদে আসাটাই জরুরি। এবং এলমি মজলিসে মসজিদে যখন আল্লাহর কিতাবের আলোচনা হবে, সুন্নার আলোচনা হবে, মজলিস এলমি মজলিস হবে, এগুলোতে নারীদের উপস্থিতি জরুরি। মসজিদ হবে কোরআন সুন্নার আলোচনা তাফসীরের ব্যাখ্যার জায়গা, সুতরাং নারীদের মসজিদে যাতায়াত অব্যাহত থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, খবরদার আল্লাহর গোলামদেরকে আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদ থেকে বাধা দিও না, কারণ আল্লাহর বান্দীরা যদি মসজিদ মুখী না হয় আল্লাহর বান্দীরা হয়ে যাবে মার্কেট মুখী। আল্লাহর বান্দীরা মসজিদে আসলো না, মসজিদে 144 দ্বারা জারি করে দিলাম, খবরদার এই এলাকার কোন মহিলা মসজিদে আসা যাবে না, মসজিদে আসলে ফেতনা হবে, মসজিদে আসলে কি হবে ফেতনা হয়, আমাদের দেশে নাকি মসজিদে আসলে ফেতনা হয়, বাজারে গেলে কোনো ফেতনা হয় না, মার্কেটে মার্কেটে সারাদিন সারা রাত যদি ঘুরে মাহরাম ছাড়া কোনো ফেতনা নাই, স্টার জলসার সামনে সারাদিন বসে থাকলে ফেতনা হয় না, অর্থাৎ যত কার্যক্রম আছে সমাজের এগুলোতে কোনো ফেতনা নাই, ফেতনা হয় কোথায়, মসজিদে আসলে নারীরা ফেতনা হয়, নাউজুবিল্লাহ। মসজিদে যখন আল্লাহর বান্দী আসে তখন পবিত্র মন নিয়ে আসে, এবং মসজিদে যে পুরুষেরা আসে আল্লাহ পাক এদের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নামা ইয়ামুল মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহর মসজিদে ওই সমস্ত মানুষেরাই আসে যারা আল্লাহর উপরে ঈমান আনে, আখিরাতের উপরে ঈমান আনে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে তারা ভয় করে না, এটা হলো যারা মসজিদে আসে তাদের গুণাবলী। তাহলে মসজিদে যারা আসে এদের অন্তরে খাশিয়াতুল্লাহ থাকে, আল্লাহর ভয় থাকে, আর মার্কেটে যারা থাকে বাইরে বাইরে যারা ঘুরে মসজিদে আসে না তাদের অন্তরে খাশিয়াতুল্লাহ নাই, ওখানে ফেতনার ভয় বেশি, এখানে ফেতনার আশঙ্কা কম, ফেতনার আশঙ্কা নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, লা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর বান্দীরা যদি মসজিদে যেতে চায় তুমি স্বামী তুমি বাবা বাধা দিও না, আল্লাহর মসজিদ থেকে আল্লাহর বান্দীরে বাধা দিও না, কারণ আল্লাহর মসজিদে তার ইমানের খোরাক আছে, ইমানের খোরাক সংগ্রহ করতে হলে তাকে মসজিদে যাওয়া লাগবে, তবে তাকে তার পারিবারিক কাজ রেখে সব রেখে পারমানেন্ট মসজিদে যেতে নির্দেশ দেওয়া হয়নি, তাকে আল্লাহ শিথিল করে দিয়েছেন। আমাদের জন্য যেমন জামাতকে বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু মহিলাদের জন্য আল্লাহ পাক জামাতকে বাধ্যতামূলক করেন নাই, কিন্তু তারা যখন দিন শিখার জন্য মসজিদে আসবে, বিশেষ করে জুমার খুতবা, খুতবার মাধ্যমে তাদের দিন শিখার ব্যবস্থা আছে, ঈদের খুতবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন নারী যদি অসুস্থ থাকে তাও যেন সে ঈদের ময়দানে যায়, সে নামাজ পড়বে না কিন্তু খুতবা শুনবে, কারণ খুতবার মধ্যে তার দিনের খোরাক আছে। আজকে আমরা যে ধরেন মাগরিবের পর থেকে আলোচনা করতেছি এটা নারীর জন্য দরকার, এখানে তার ইমানের খোরাক আছে, আপনি এখানে যত শুনবেন বাসার চাই যখন বলবেন আপনি এভাবে বুঝাইতে পারবেন না, এভাবে বলতে পারবেন না, আবার আপনি বুঝাইলেও আপনার কথা শুনবে না, কারণ আপনার সাথে তো তার সম্পর্কই ভালো না, রাত দিন ঝগড়া মারামারি আপনার কথা শুনবো নাকি, তাহলে বাসায় যাই আপনি এই কথা বলতে পারবেন না। এই জন্য আল্লাহর বান্দি এখানে এসে সরাসরি কোরআন সুন্নার বয়ান শুনে যে হেদায়েত পাবে এটা আপনার মাধ্যমে বাসায় যাই পাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, পুনরাবাতে আসছে ফিল মাসাজিদ, পুনরাবাতে আসছে বিল মাসাজিদ, মসজিদের সাথে তাআল্লুক থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে, মসজিদ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। কোন লোক মারা গেছে এই লোক ইমানদার কি গায়ের ইমানদার সাক্ষ্য দেবেন কিভাবে, বলেন তো দেখি, ধরেন এই এলাকার একটা লোক মারা গেছে আপনি কেমনে বুঝবেন লোকটা ইমানদার নাকি ইমানদার না, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, যখন কোনো মানুষকে কোনো ব্যক্তিকে মসজিদে যাতায়াত করতে দেখো, ফাশহাদু লাহু বিল ঈমান, তাকে তোমরা ঈমানের সাক্ষ্য দাও, বলো যে লোকটা ঈমানদার। মসজিদেই দেখো না কোনোদিন, তাহলে তুমি সাক্ষী দিবে কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে সে যে ঈমানদার? কারণ ঈমানদার মসজিদ থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। ঈমানদারের সাথে মসজিদের একটা গভীর সম্পর্ক থাকে। মসজিদের ভিতরে আল্লাহ পাক বান্দা যতবার আসে কার ঘরে আসে? ঘরে টাকা আল্লাহ। আমরা যখন কারো বাড়িতে বেড়াইতে যাই, তখন ওই বাড়িওয়ালা কি করে আমাদের জন্য কিছু মেহমানদারি করে না? যা আছে তাই। আমরা যার বাড়িতে আসি, আল্লাহ আকবার, আসমান জমিন সমস্ত মাখলুকাতের মালিক হলেন তিনি। এই জন্য প্রতিবার যতবারই আল্লাহর ঘরে আসি, ততবারই আল্লাহ পাক আমাদের মেহমানদারির ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল বলেছেন, মান রাহা ইলাল মসজিদ আও গাদা, যখন এই বান্দা সকালে বিকালে আল্লাহর ঘরে যায়, আল্লাহর ঘরের মেহমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন আতাল্লাহু লাহু নুজুলান, আল্লাহ পাক তার জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। সুবহানাল্লাহ। বলে মেহমানদারি কি দেন? মেহমানদারি কিছু পাইছেন আল্লাহর ঘরে আসে? বলেন তো দেখি, আল্লাহর ঘরে আসছেন আল্লাহ কি খাওয়াইছেন বলেন? আল্লাহ বলবেন বাইজে কথাটা বলছেন। খাওয়া দুই রকমের, খাওয়াটা কয় রকমের? একটা মুখ দিয়ে খাওয়া হয়, আর একটা খাওয়া লাগে না, আর একটা হলো আধ্যাত্মিক খোরাক, আভ্যন্তরীণ খোরাক। যেমন আমি যে কোরআন এবং সুন্নাহ যে কথাগুলো বলতেছি, এগুলো একটা খোরাক, এগুলো কিন্তু মুখ দিয়ে খাইতেছি না, কান দিয়ে শুনতেছি, কিন্তু এটাও খাওয়া। ঠিক মসজিদে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো খাবার দেন আমাদেরকে। তার মধ্যে সবচেয়ে বড় খাবার হলো সাকিনা, সাকিনা দেন, সাকিনা। সাকিনা মানে প্রশান্তি, অন্তরে এমন প্রশান্তি আল্লাহ পাক দান করেন, আপনি মসজিদে না আসলে প্রশান্তি পাবেন না। দেখবেন যাদের সাথে মসজিদের সম্পর্ক নাই, তাদের অন্তরে সাকিনা নাই। আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেন, মসজিদে আসা যাওয়া করেন, তার অন্তরে আছে সাকিনা, এমন প্রশান্তি যেটা দুনিয়ার মানুষকে বোঝানো যাবে না। কেমন আনন্দ, কেমন প্রশান্তি! আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রহমত নাজিল করেন মসজিদে আসলে। দুনিয়াতে হেদায়েতের উপরে টিকে থাকতে হলে আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। আপনি মসজিদে না আসলে এই রহমত পাওয়া যাবে না। এগুলো হলো দুনিয়াবি খাবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যতবার আসতেন ততবার লিস্ট করা আছে। জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনার আমার জন্য যত রকমের সর্বোচ্চ মেহমানদারি আছে, সব মেহমানদারির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরে যতবার আসব ততবার মেহমানদারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ ব্যক্তি এসেছেন। অন্ধ ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসানি কায়িদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আমার কোনো পরিচালনাকারীও নাই আমাকে মসজিদে নিয়ে যাবে, আমাকে একটু রাত্রিকালীন নামাজগুলো থেকে রুখসত দিয়ে দিন, এশার নামাজ, ফজরের নামাজ, এই নামাজগুলো থেকে একটু রুখসত দেন, কারণ আমি অন্ধ মানুষ, আসবো কীভাবে মসজিদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর অবস্থা দেখে রুখসত দিয়ে দিলেন। ফারাক ফাসালাহু, বলেন ঠিক আছে তুমি অন্ধ মানুষ আসবে কেমনে, তুমি আসিও না। এই সাহাবি রুখসত নিয়ে অনুমতি নিয়ে চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, সাহাবিরে তুমি তো চোখে দেখো না কিন্তু তোমার কানে শোনো নাকি, আল তাসমাউন নাদা, তোমার কানে কি আজান শোনো নাকি, তোমার কান ঠিক আছে? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখে দেখি না কিন্তু আমার কান পুরোপুরি ঠিক আছে, আমি কিন্তু আজান শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবি শোনো, আল্লাহর যে বান্দা কানে আজান শুনে ওই বান্দাকে আমি নবী জামাত ছাড়া রুখসত দেওয়ার কোনো মালিকানা, কোনো অধিকার নাই। আমি নবী, আল্লাহর হুকুম, এটা নুদিয়ানি সলা, আজান যখন শুনবে ফাসাউ ইলা যিকরিল্লাহ, আমি নবী তোমাকে অনুমতি দেওয়ার অধিকার নাই যে তুমি মসজিদে আসিও না। আজান কেন শুনবে, মসজিদে আসবে না এটা হতে পারে না। আজান যেহেতু শুনবা, তুমি অন্ত হইলেও মসজিদে আসতে হবে। আল্লাহ নবীর এই সাহাবি বাড়ির সাথে মসজিদের সাথে একটা রশি বেঁধে রাখছিল, এই রশি ধরে ধরে তিনি এশার জামাতে আসতেন, ফজরের জামাতে আসতেন, আবার এই রশি ধরে ধরে বাড়ি যেতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর নিয়ামত দিয়েছেন, কত সুন্দর চোখ দিয়েছেন, কত সুন্দর সুস্থ শরীর দিয়েছেন, অথচ আজান শুনে ঘরে বসে থাকে, মসজিদে আসে, মসজিদ খালি। কেউ কেউ বলে যে আমি তো পড়ি, বাসায় পড়ি, কিন্তু বাসায় পড়লে সলাৎ কায়েম হয় না। আল্লাহ পাক সলাৎ কায়েম করতে বলছেন, আকিম সলা বলছেন, সলাৎ কায়েম করো। সলাৎ কায়েমের অনেকগুলো উপাদানের মধ্য থেকে একটা হলো মোলা জামাতুহা জামাআতান ফিল ফরায়েদ, ফরজ নামাজ জামাতে পড়া, এটা সলাৎ কায়েমের অংশ, না হয় সলাৎ কায়েম হয় না। এই জন্য আমার ভাইয়েরা, মসজিদের সাথে যখন এই আজান শুনব সাথে সাথে মসজিদে চলে আসব, চেষ্টা করব পাঁচ ওয়াক্ত সলাৎ মসজিদে বা জামাত আদায় করার। কারণ এই পাঁচ ওয়াক্ত সলাৎ যদি আমি মসজিদে আদায় না করি, মসজিদের সাথে যদি আমার তাআল্লুক না থাকে, তাহলে আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে স্থান পাওয়ার সম্ভাবনা। সলাৎ এমন একটা ইবাদত যেই ইবাদত দুনিয়ার সব ইবাদতকে স্তব্ধ করে দেয়, স্টপ করে দেয়। মানে এটার থেকে পাওয়ারফুল শক্তিশালী ইবাদত জমিনে আর নেই। যেমন আল্লাহর ঘরের তাওয়াব, বাইতুল্লাহর তাওয়াব, এটা একটা শক্তিশালী ইবাদত। পৃথিবীর কোন মানুষ কোন ইবাদত আল্লাহর ঘরের তাওয়াব এক মিনিটের জন্য বন্ধ করতে পারবে না। একমাত্র সলাৎ আল্লাহর ঘরের তাওয়াবকে পর্যন্ত বন্ধ করে দিতে পারে। দেখবেন আল্লাহর ঘরে এক মিনিটের জন্য তাওয়াব বন্ধ নাই, কিন্তু যখন একামত হবে সাথে সাথে তাওয়াব বন্ধ। শুধু ফরজ নামাজ, এই ফরজ নামাজ তাওয়াবের চাইতেও শক্তিশালী, কারণ এটার সাথে ইমানের সম্পর্ক। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে ধ্বংস করতে চান না, ঈমান নষ্ট করতে চান না। এখানে ঈমানাকুম অর্থ হলো সলাতাকুম, তোমাদের সলাত। ঈমানাকুম মানে সলাতাকুম। আল্লাহ পাক নামাজকে, সলাতকে ঈমান দিয়ে ব্যাখ্যা করছেন। অর্থাৎ ঈমান আর সলাত একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্য শাইখ উসাইমিন রাহমাতুল্লাহ রুকম তারিখ সলাত, সলাত পড়িতে একখানের বিধান বই লিখেছে, সেই বইতে তিনি স্পষ্ট বলছেন সলাত পরিত্যাগ করা কুফরি। এই ব্যাপারে কোরআনের আয়াত রয়েছে, হাদিস রয়েছে, সাহাবায়ে কেরামের ইজমা রয়েছে, যুগে যুগে সালাতদের বক্তব্য রয়েছে। এবং তিনি বলছেন যে সলাত পরিত্যাগকারী জবাইকৃত প্রাণী হালাল না, সলাত পরিত্যাগকারীর সাথে বিবাহ বৈধ না, সলাৎ পরিত্যাগকারী মা বাবার ওয়ারেসি পায় না, সম্পদ পায় না, কারণ সে কুফরি করতেছে, তার ঈমান চলে গেছে। এই জন্য আমার ভাইরা, সলাৎকে প্রথম কথা গুরুত্ব তো দিতেই হবে, কিন্তু সেই সলাৎ বাড়িতে বসে বসে একা একা পড়াতে হবে না, কারণ আমার ঈমানের সাথে মসজিদের একটা তাআল্লুক, একটা সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ওই মানুষগুলাকে স্থান দেবেন যারা রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজ। 4 নম্বরে আসে, ওয়া রাজুলান তাহাব্বা বিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই মানুষগুলো যে মানুষগুলো একজন আরেকজনকে একমাত্র আল্লাহর কারণে ভালোবাসে, দুজনে দুজনকে মহব্বত করে। কেন মহব্বত করে? আল্লাহর কারণে। কোন জায়গায় যদি একত্রিত হয় আল্লাহর কারণে একত্রিত হয়, কোন জায়গা থেকে যদি বিচ্ছিন্ন হয় আল্লাহর কারণে বিচ্ছিন্ন হয়। যেমন এখানে একত্রিত হয়েছি আমরা, কেন একত্রিত হয়েছে? আল্লাহর কথা শোনার জন্য, আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য আল্লাহর কারণে একত্রিত হয়েছে। না আমাদেরকে যদি কত এমিয়ে তোমাদেরকে 10,000 টাকা করে দিব, এখানে আসো, আসতেন, আসতাম না, এই সময় ব্যয় করতাম না। কিন্তু আমার কাছে সারা দুনিয়ার সবকিছুর চাইতেও এই সময়টা এখন মহামূল্যবান, কারণ এই সময়টা আমার আল্লাহর কিছু কথা শুনছে, আমার আল্লাহর রাসূলের কিছু কথা শুনছে। এটাই হলো ইজতামা আলাই ওয়া তাবারাকা আলাই। একজন ভাই ভাই চলো অমুক জায়গায় আজকে বড় গান শিল্পী আইব, সারা রাত গান চলবো, চলো। আমি কই আস্তাগফিরুল্লাহ, আমি যাবো না। এখানে গেলাম না কেন? আল্লাহর কারণে যাইনি, আমার আল্লাহ নিষেধ করছেন গান শুনতে, আমার আল্লাহ রসুল নিষেধ করছেন, এই জন্য আমি গেলাম। এই জাতীয় লোক যারা কোন জায়গায় যায়ও আল্লাহর কারণে, যাওয়া থেকে বিরত থাকলেও আল্লাহর কারণে, একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর কারণে, আল্লাহর কারণে মহব্বত করে। যেমন আপনারা আমাকে মহব্বত করেন, করেন না? কেন করেন? আল্লাহর কারণে, কোনো ব্যক্তিগত কারণ নাই, আত্মীয়তা সম্পর্ক নাই, মহব্বতটা একমাত্র আল্লাহর কারণে। এক মানুষ আরেক মানুষকে তিন কারণে মহব্বত করতে পারে, তিন ধরনের মহব্বত হয়। এক ধরনের মহব্বত হলো আল মহব্বত ফিল্লাহ, আরেক ধরনের মহব্বত হলো আল মহব্বত মা আল্লাহ, আরেক ধরনের মহব্বত হলো আল মহব্বত বিতবিয়াতি। একটা হলো তবিয়তের দিক থেকে মহব্বত, যেমন আব্বা আম্মা ভাই বোন এদের মধ্যে একটা প্রকৃতিগত ভাবে তবিয়তগত ভাবে একটা মহব্বত চলবে। আরেকটা মহব্বত আল মহব্বত বিল্লাহ, আল্লাহর কারণে মহব্বত, এটা হলো ইমানি মহব্বত। আল্লাহর কারণে যে মহব্বতটা হয় এটা ইমানের একটা অংশ। আবার আরেকটা মহব্বত হয় আল মহব্বত মা আল্লাহ, আল্লাহর সাথে আরেকজনের মহব্বত, এরকম মহব্বত হয়, এরকম মহব্বত বুঝেন, এটা শিরকি মহব্বত। আমি একজনকে মহব্বত করি, এক আল্লাহর ওলিকে মহব্বত করি, কেন মহব্বত করি? এই আল্লাহর ওলিকে মহব্বত করলে অনেক কিছু পাওয়া যায়। এই আল্লাহর ওলিকে মহব্বত করলে আমি গরিব মানুষ, নিজেকে কষ্ট করতেছি, অল্প দিনের মধ্যে আমার অভাব দূর হয়ে যাবে। এই আল্লাহর ওলিকে মহব্বত করলে আমার ছেলে মেয়ে হইতেছে না, তাড়াতাড়ি ছেলে মেয়ে হয়ে যাবে। এগুলো হলো আল মহব্বত মা আল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকেও মহব্বত, এগুলো হলো শিরকি মহব্বত, ইমান চলে যাবে। আরেকটা হলো এই উনি আমাকে কিছুই দিতে পারবে না, কোনো ক্ষমতা নাই ওনার, কিন্তু উনি আমাকে আল্লাহর দিকে রাস্তা দেখাবে, সিরাতে মুস্তাকিমের পথটা দেখাবে, এই জন্য মহব্বত। এটা হলো আল্লাহর কারণে মহব্বত। এই জন্য ওলামায়ে কেরামদের কাছে আমরা যাব, ওলামায়ে কেরামদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। কেন থাকবে? যে ওলামায়ে কেরাম থেকে এলেম নিব। কিন্তু ওলামায়ে কেরাম আমাকে এই দিবে সেই দিবে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকলে আমি অনেক কিছু পাই যাব। এই জাতীয় আকীদা নিয়ে ওলামায়ে কেরামের কাছে যাওয়া শিরক, মৃতদের কাছে যাওয়াই যাবে না। মৃত আলেমের কাছে আপনি যাই কি করবেন? উনি কিছু দেওয়ার ক্ষমতা আছে? কোনো পাওয়ার নেই, মরে গেছে শেষ। যত বড় আল্লাহর ওলি হোক, উনি মৃত্যুর পরে আমাদেরকে কিছুই দিতে পারেন না। উনি এখন মুখাপেক্ষি, মানুষ ওনার মুখাপেক্ষি নয়। তবে আমরা জিয়ারত করব, দোয়া করব, জিয়ারত মানে দোয়া, ওই মাইয়াতের জন্য দোয়া করব। তবে তার জন্য দোয়া করব, আমার জন্য দোয়া আনতে যাব। বর্তমানে মানুষ দোয়া চাইতে যায় কবরের কাছে, দোয়া আনতে যায়, কিন্তু দোয়া আনতে যাব না, দোয়া দিতে যাব, তার জন্য দোয়া করব। কিন্তু তিনি আমার জন্য দোয়া করার কোনো ক্ষমতা ওনার নাই। আর কবর জিয়ারত করলে আখেরাতে স্মরণ হয়, এই জন্য কবর জিয়ারত করব। কিন্তু জীবিত ওলামায়ে কেরাম যারা আছেন তাদের থেকে আমরা কোরআন এবং সুন্নাহর সহি এলেম নেব। তবে সব আলেম থেকে এলেম নেওয়া যাবে না। এলেম নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যার থেকে এলেম নিতেছি তার আকীদা বিশুদ্ধ কিনা, তার আকীদা সহি কিনা, তার মানহাজ বিশুদ্ধ কিনা, তিনি কোরআন এবং সহি হাদিস অনুযায়ী কথা বলেন কিনা, নাকি কিচ্ছা কাহিনী বলেন, মিথ্যা কথা বলেন, নাকি তিনি বিভিন্ন রকমের গল্প গুজব দিয়ে আমাদেরকে প্রতারিত করেন। এসব কিছু জেনে বুঝে তার থেকে এলেম নিতে হবে, সবার থেকে এলেম নেওয়া যাবে না। সুমধুর কণ্ঠস্বর, সুন্দর সুন্দর আকর্ষণীয় গলায়, আকর্ষণীয় আওয়াজে বয়ান শুনে এলেম নেওয়া যাবে। আমাদের সমাজের অধিকাংশ ভাইরা এই জায়গায় ভুল করে, দেখা যায় সুরেলা বক্তার থেকে এলেম নেয়, তাদের আওয়াজ শুনে সারাদিন শুনে শুনে শেরেক শিখে, বেদাত শিখে, ইসলাম বিরোধী জিনিস শিখে, ইসলামের লেবাসে ক্ষতিকর বিষ তার মধ্যে ঢুকে দেওয়া হয়। এই জন্য এলেম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে এলেম নিতে হবে। তাহলে আমরা চার নম্বরে যেটা পেলাম যে আল্লাহর কারণে একজন আরেকজনকে মহব্বত করে, এটা ইমানের সবচেয়ে সর্বোত্তম শাখা। আওসাকু উরাল ঈমান আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ইমানের সবচেয়ে মজবুত শাখা হলো আল্লাহর কারণে ভালোবাসা, আল্লাহর কারণে অপছন্দ করা। এজন্য মহব্বত বাড়ানোর জন্য যেগুলো দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক কিছু শিখেছেন এক মুমিন আর এক মুমিনের সাথে মহব্বত বাড়ানোর জন্য। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ততক্ষণ পর্যন্ত কোন লোক জান্নাতে যাবে না যতক্ষণ না তার ইমান থাকবে, ততক্ষণ ওই মানুষটা ইমানদার হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজন ইমানদারকে মহব্বত করবে। আওয়ালা আতুল্লুকুম আলা শাইইন ইযা তাহাবাবতুম ইযা ফাআলতুম তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন জিনিস শিখাই দিব না যেটা করলে তোমাদের মধ্যে মহব্বত বেড়ে যাবে। আফসুস সালাম বাইনাকুম, একজন আরেকজনকে বেশি বেশি করে সালাম দাও, সালামের প্রচলন করো, তাহলে মহব্বত বাড়বে, আর মহব্বত বাড়লে ইমান বাড়বে, ইমান বাড়লে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আজকে সালাম বন্ধ হয়ে গেছে, একজন আরেকজনকে সালাম দেও না নেও না। দেখবেন আগে মানুষ তাকায় দেখে রাস্তাতে হাঁটার সময়, আগে তাকা টুপির দিকে, টুপিটা কোন ধরনের, এটা কি আমার দলের টুপি কিনা, আমার গ্রুপের টুপি কিনা, আমার তরিকার টুপি কিনা। যদি আমার তরিকার হয়, আমার তরিকার টুপির সাথে মিলে, আমার তরিকার পাঞ্জাবির সাথে মিলে, তাহলে সালাম দিবে, কারণ এটা আমার দলের লোক। আর যদি আমার তরিকার টুপির সাথে, আমার তরিকার পাঞ্জাবির সাথে মিলে নাই, সালাম দিবে না। সালাম তো দিবে না, আপনি সালাম দিলে জবাবও দিবেন, আরেকদিকে গাঁট ফিরে চলে যাবে, বললো না তো আমাদের তরিকার লোক না। মানে ইসলাম আজকে এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র তরিকার মধ্যে ঢুকে গেছে, ক্ষুদ্র ক্ষুদ্র দলের মধ্যে ঢুকে গেছে। ওর যিনি যেই দলে আছেন ওনার দলের বাইরে আর সব গাইরে মুসলিম, ওনার দলটাই একমাত্র মুসলিম, এবং জান্নাতে গেলে একমাত্র ওনার দলটাই যাবে, আর কোনোটা যাবে না। সবাই এই ফেরকাবন্দি হয়ে সব বসে আছে, পুরা বাংলাদেশটা এই চিত্রের মধ্যে আছে। সবাই মনে করে খালি আমাদের ফিসাই বুঝুর আর আমরা আছি একমাত্র হক দলের মধ্যে আর সব বাতিল, জান্নাতে গেলে খালি আমাদের হুজুর আর আমরা দাম, আর কেউ জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। এ কারণে সালাম আজকে বন্ধ হয়ে গেছে সমাজে, সালাম পাইতে হলে টুপি টুপি মিলতে হয়, পাঞ্জাবি ডিজাইনে ডিজাইনে মিলতে হয়, না হয় সালাম পাওয়াও যায় না, জবাবও দেওয়া হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাম যাকে চিনো আর না চিনো সবাইকে সালামের প্রচলন করো, বেশি বেশি সালাম দাও, মহব্বত বাড়বে, আর মহব্বত বাড়লে ইমান বাড়বে, ইমান বাড়লে জান্নাত পাওয়া যাবে। এই জন্য আমার ভাইরা আমরা নিজেদের মধ্যেও আজকে মহব্বত কমে গেছে, জাহেলিয়ত মাথা ছাড়া দিয়ে উঠে। যখন আপনি আকীদা বিশুদ্ধ করবেন, আমল বিশুদ্ধ করবেন, আপনার ভিতরে কতগুলো জাহেলিয়ত শয়তান নাড়াচাড়া দিতে থাকবে, আমিত্ব শয়তান নাড়াচাড়া দেয়, তারপরে নেতৃত্ব শয়তান নাড়াচাড়া দেয়, এগুলো জাহেলিয়ত, এগুলোর মাধ্যমে দেখা যায় নিজেদের মধ্যে মহব্বত কমে যায়, নিজেদের মধ্যে গ্রুপিং তৈরি হয়, নিজেদের মধ্যে দলাদলি তৈরি হয়, নিজেদের মধ্যে ফেরকাবাজি তৈরি হয়, আল্লাহর কারণে মহব্বত থাকে না। আর সে আজীবের নিচে তারাই স্থান পাবে যারা আল্লাহর কারণে একজন আরেকজনকে মহব্বত করবে। তাহলে কয়টা গেল? চারটা। পাঁচ নম্বর, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এটা হলো সৎ চরিত্রতা, মানে যারা বেবিচার অশ্লীলতা সমকামিতা এই জাতীয় যত রকমের অশ্লীল কার্যক্রম আছে এগুলো থেকে মুক্ত যারা থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে নির্দিষ্ট করে বলেন যে কোনো সম্রান্ত কোনো সুন্দরী নারী জেনার দিকে অশ্লীলতার দিকে আহ্বান জানিয়েছে, সে বললো ইন্নি আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে সব থেকে দূরে থাকলো, আল্লাহ পাক তাকে আর সে আজিমের নিচে স্থান দিবেন। ঠিক একইভাবে নারীর ক্ষেত্রেও কোন পুরুষ তাকে ডাকলো অশ্লীলতার দিকে, সে বললো ইন্নি আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। যারা আল্লাহর ভয়ে জেনা বেবিচার সমকামিতা অশ্লীলতা থেকে দূরে থাকবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে কিয়ামতের ময়দানে স্থান দিবেন। আজকে আমাদের দেশে দেখেন পত্র পত্রিকা প্রতিদিন দেখতেছেন, মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে মাদ্রাসার মুফতি সাহেব থেকে শুরু করে মসজিদের ইমাম খতিব থেকে শুরু করে কোনো পেশার কোনো শ্রেণীর কোনো লোক বাকি নেই। জেনা বেবিচার সমকামিতা অশ্লীলতা যেই হারে চলতেছে সমাজে, সবার ভিতর থেকে খাসিয়াতুল্লাহ উঠে গেছে, আল্লাহর ভয় উঠে গেছে, খাসিয়াতুল্লাহ নাই, লেবাস আছে উপরে ভিতরে খাসিয়াতুল্লাহ নাই, ভিতর থেকে আল্লাহর ভয় উঠে গেছে কিন্তু উপরের লেবাসটা তাকওয়ার লেবাস ইসলামের লেবাস খোলসটা ধরে আছে সব ভিতরে নাই। এক বিজ্ঞানী দিনের বেলায় হারিকেন নিয়ে ঘুরতেছিলেন, দিনে দুপুরে হারিকেন লই রাস্তা দিয়ে হাঁটে, সবাইকে দেখো মাথা সব গেছে, বিজ্ঞানের গবেষণা করতে করতে বিজ্ঞানের মাথা শেষ, দিনের বেলা হারিকেন নিয়ে ঘুরে। জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনি দিনের বেলা হারিকেন নিয়ে ঘুরতেছেন কেন? বলতেছে ভাই আমি মানুষ খুঁজতেছি। কি খুঁজতেছি? মানুষ। তো সবাই কয় আপনি রাস্তাতে হাঁটেন, আপনার আশেপাশে যা দেখতেছেন এরা কি মানুষ না? কয় না, এদের উপরে খোলসটা মানুষ কিন্তু ভিতরে এরা মানুষ না, ভিতরে এরা জানোয়ার, এরা কুকুর, এরা শৃগাল, এরা মানব, মানুষ সমাজে আমি দেখি না। আজকে আমাদের উপরের লেবাস সুন্দর, লেবাস দর্শি খুব ভালো করে কিন্তু ভিতর থেকে খাসিয়াতুল্লাহ উঠে গেছে, আল্লাহর ভয় উঠে গেছে। আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের পক্ষে অপরাধ মুক্ত থাকা সম্ভব হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে আমরা সবাই জানি এক মেয়েকে তার মা বলছিল না দুধের মধ্যে পানি মেশানোর জন্য, মেয়ে বলছিলেন কি যে ওমরের সৈন্য তা দেখতে পারে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে ফেলবেন, এটার নাম খাসিয়াতুল্লাহ, এটার নাম তাকওয়াল্লাহ। আজকে খাসিয়াতুল্লাহ নাই, দুধের মধ্যে একটু পানি মিশাইলে অমরের সৈন্যরা গোয়েন্দারা না দেখতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখে যেতে পারে, আল্লাহর ভয়ে পানি মিশাইলে। আজকে আল্লাহর ভয় না দেখি সব দুধের মধ্যে কি অবস্থা দেখছেন, নামি দামি বড় বড় কোম্পানি দুধের মধ্যে কি অবস্থা, খালি দুধ না যত রকমের খাবার আছে আমাদের সব খাবারে এই অবস্থা, ভেজাল মিশ্রিত খাবার, অল্প সময়ে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি মানুষের শরীরে ধরতেছে কেন ওই ভেজালের কারণে, এরা কিন্তু মানুষ হত্যাকারী। ইসলামী শরীয়তের দৃষ্টিতে যারা খাদ্যে ভেজাল মিশায় এরাও মানুষ হত্যাকারী, হত্যাকারীর যে শাস্তি এদেরও ইসলামে এই শাস্তি, কারণ ভেজাল মিশানো মানে আমি মানুষকে হত্যা করার জন্য পরিকল্পনা করলাম, হত্যার কাছে সহযোগিতা করলাম, তার রোগ ব্যাধি তার শরীরে ঢুকিয়ে দিলাম। আজকে সব খাবারের মধ্যে আমাদের সমাজে দেশে দেখেন এরকম ভেজাল মিশ্রিত করে রাখছে, তাহলে এটার মূল কারণ কি? খাসিয়াতুল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তারা জেনা বেবিচার অশ্লীলতার সুযোগ পাইলেও করবে না, এটা দুনিয়ার আইন কানুনের ভয় না, এটা আল্লাহর ভয়। এই জন্য লম্বা দাড়ি থাকা টুপি থাকা মানে খাসিয়াতুল্লাহ এসে গেছে তা না, আমাদের সমাজে মনে করে দাড়ি লম্বা হুজুরও বড় তাকওয়াও বড় খাসিয়াতুল্লাহ বড় আল্লাহর ওলিও বড়, আসলে তা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে কাফের মুশরিকদের দাড়ি আমাদের থেকে আরো লম্বা লম্বা ছিল, মুনাফিকদের দাড়ি চেহারা জুব্বা আমাদের থেকে অনেক লম্বা লম্বা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই যে সুদর্শন ছিল যে সুন্দর চেহারা ছিল মদিনার মধ্যে সবচেয়ে সুঠাম দেহের অধিকারী, সবচেয়ে সুদর্শন যুবক ছিল আবদুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের লিডার। আজকে আমাদের দেশে তোমরা দেখো আরা হুজুরের নূরানি চেহারা, তোমাদের হুজুরের চেহারা তো নূরানি নাই, তোমরা সব ওহাবি, ওহাবির হুজুরের একটা হুজুরের নূরানি চেহারা নাই, আরা সন্নি হুজুরের করে দেখো এক একটার কি কি নূরানি চেহারা, নাউজুবিল্লাহ। সব মদখোর গাঁজাখোর সব মদের আসরে আড্ডা দেয়, এদের বলে চেহারা নূরানি এবং এরা আল্লাহর ওলি। অথচ সবচেয়ে সুন্দর চেহারা মানুষ হলো মুনাফিকের লিডারটা, এই জন্য সুন্দর চেহারা আল্লাহর ওলি হওয়ার দলিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না, চেহারার দিকে তাকান না, কার চেহারা সুন্দর কার চেহারা নূরানি, আল্লাহ পাক তাকান কিসের দিকে, ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কলবের দিকে, ভিতরের দিকে, কার ভিতরটা সুন্দর, কার কলবটা পরিষ্কার, কলবটা সুন্দর, আমালটা সুন্দর। আজকে আমাদের ভিতরে হয়ে গেছে ময়লা, উপরে হয়ে গেছে নূরানি, ধবধবে সুন্দর জামা কাপড়, ধবধবে সুন্দর নূরানি চেহারা, নূরানি চেহারা হবে না কেন, আপনার গাভীর দুধটা তুমি প্রথম বেজে খাওয়াইতেছেন তারে, সারাদিন আঙ্গুর বেদানা আপেল খাওয়াইতেছেন তারে, তো তার চেহারা তো কষ্ট, সে নূরানি হবেই। এই নূরানি হওয়া মানে আল্লাহর ওলি হওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে আরশে আজিমের নিচে তারা স্থান পাবে যারা ইন্নি আখাফুল্লাহ, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যাদের অন্তরে খাশিয়াতুল্লাহ থাকবে। জান্নাত পাওয়ার এক নম্বর শর্ত খাশিয়াতুল্লাহ। সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ পাক জান্নাতের বর্ণনা দিয়ে লাস্টে এসে বলছেন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই জান্নাত শুধুমাত্র তাদের জন্য যারা তাদের রবকে ভয় করে, লিমান খাশিয়া রাব্বাহ, যারা তাদের রবকে ভয় করে, খাশিয়াতুল্লাহ যাদের অন্তরে আছে, এদেরকে আল্লাহ জান্নাত দিবে। তাহলে কয় নম্বর গেল, পাঁচ, ছয় নম্বরে আসেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আল্লাহ রাস্তায় সাদাকা করে, বেশি বেশি সাদাকা করে, কিন্তু এত গোপনে করে, ডান হাতে দিলে বাম হাতে জানে না, সুহান, অর্থাৎ এত গোপনে রিয়া মুক্ত এবাদত, সাদাকা করে কোটি কোটি টাকা, ডান হাতে দিলে বাম হাতে জানে না, এইভাবে গোপনে সাদাকা করে। আজকে এই অভ্যাস নাই, রমজান মাসে যাকাতের শাড়ি দিব, মাইকিং করি, হাজার হাজার মানুষ একত্রিত করি, পায়ের নিচে ফেলায় মানুষ মারে, এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে না, মাইকিং করে শাড়ি দিব, পচা শাড়ি, তাও 200 টাকা শাড়ি, মানবতার সাথে ঠাট্টা উপহাস, 200 টাকা শাড়ি, 100 টাকার লুঙ্গি, পচা দোকানে লেখা থাকে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, মানে এগুলো আলাদা লুঙ্গি আলাদা শাড়ি, এগুলো মানুষ ব্যবহার করতে পারে না, দারিদ্রতার সাথে ঠাট্টা উপহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার অধীনস্থ যারা থাকবে, তুমি যেটা খাইবা তাকে সেটা খাওয়াইবা, তুমি যেটা পরবা তাকে সেটা পরাইবা, কাউকে হাদিয়া দিতে গেলে, কিছু দিতে গেলে তুমি নিজে যেটা ব্যবহার করো, নিজে যেটা খাও, এই জাতীয় জিনিস তাকে দিবে, নিজে খাইতে পারতেছো না আরেকজনের দিয়ে দিলে, এই কাজ করা যাবে না, নিজে পরো ভালো ভালো দামি শাড়ি আর তাকে দিলে নিম্ন মানের শাড়ি, এরকম দেওয়া যাবে না। এগুলা গরিবের সাথে দারিদ্রতার সাথে ঠাট্টা করা আর রিয়া মুক্ত এবাদত। আল্লাহ পাক এবাদতের মধ্যে রিয়া থাকলে আল্লাহ সেই এবাদত কবুল করেন না। এই জন্য সদাকা এত গোপনে করতে হবে, যত গোপনে করা যাবে তত আল্লাহ পাক বেশি ফজিলত দিবেন। ইন তুবদু সদাকাতে পানি মিম্মা হুয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফা হুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আন তখন প্রকাশ্যে যেমন এখানে আমরা বললাম যে ভাই যে আমাদের এই দাওয়ার কার্যক্রম পরিচালনার জন্য আমাদের অর্থের প্রয়োজন আছে। দাওয়া ছাড়া আপনার অর্থ ছাড়া কোনো কাজেই সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাজের পরিচালনা সম্ভব না। ইসলামের কাজে দিনের কাজেও আমার টাকা পয়সা লাগবে। এখন আপনি বলেছেন গোপনে দিব, এখন দিব না, এখন গোপনে দিবেন বলি আপনি চলে গেলেন, সবাই একটু গোপনে দিবেন বসে আছেন, এখন গোপনে দিবেন দিবেন বসে আছে করে কেউ আর দিল না, পরে না হয় গোপনে পাঁচজনে দিলেন। কিন্তু আপনি যদি ওইটা গোপনে না দিয়ে এখানে প্রকাশ্যে দিতেন তা আপনারটা শুনে আরো দশজনে দিত, কিন্তু এটা গোপনে চাইতে প্রকাশ্যে দিলে উপকারিতা বেশি। তবে শর্ত হলো রিয়া মুক্ত থাকতে হবে, আমার অন্তরে লোক দেখানোর কোনো উদ্দেশ্য থাকবে না, উদ্দেশ্য হবে যে আমার দেওয়ার তারা আরো দশজন ভাই সহযোগিতা করবে। এটার এই ক্ষেত্রে প্রকাশ্যে দেওয়াটা আল্লাহ এটা উত্তম। আর যদি রিয়ার সম্ভাবনা থাকে বা যেখানে এরকম সম্ভাবনা নেই সেখানে গোপনে দেওয়াটা সদাটা উত্তম। ঠিক একইভাবে আমরা দেখা যায় এই সদাকা সাকা এগুলো ব্যবহার করতে গিয়ে দিতে গিয়ে একসাথে দু তিনটা মাকসাদ নিয়ে বসে থাকে। মানে একটা তো হলো জাকাত দিব, আমার উপরে ফরজ আল্লাহর হুকুম আদায় করবো, এটা একটা, তার সাথে আরো দু তিনটে উদ্দেশ্যকে একসাথে আমরা যোগ করে নিই, বলি যে জাকাত যখন দিব আরো দু তিনটা কাজ একসাথে করে ফেলি। সেটা কি জাকাত যখন দিতে হবে তো দু তিনটা শাড়ি লুঙ্গি কিনে গ্রামে নিয়ে যাই, সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন আসতেছে বা আরো অন্য কোনো নির্বাচন আসতেছে, জাকাত দেওয়া হয়ে যাইব ভোটটাও কিনা হয়ে যাবে, এক কামে দুই কাম, জাকাত আদায় হলো আমার পাশাপাশি ভোটের কাজটাও একটু আগায় নেওয়া হইল। যে কিছু মানুষ জানে একটা শাড়ি দিব লুঙ্গি দিব তো সে তো আমাকে ভোট না দিয়ে কারে দিব, বাস এই দুইটা দুটা মাকসাদ একসাথে তার জাকাত আল্লাহ পাক কবুল করবেন না। কারণ আল্লাহ পাক একমাত্র খালিস ভাবে আল্লাহর জন্য কোনো ইবাদত না হলে সেই ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। যদি কোনো ইবাদতের মধ্যে অন্য একটা উদ্দেশ্য থাকে আল্লাহ পাক সেটা কবুল করেন না। এক লোক নামাজ পড়ে না, এক অর্থ পড়ে না, এখন মেয়ের শ্বশুর এসছে বিয়াই এসছে, আপনারা কি বলেন বিয়াই জি বিয়াই আসতে পারে, এখন পর ভিতর থেকে বেআইনে কয় সারা জীবন তো নামাজ পড়ো না আজকে বেআই আছে, আজকেও যদি নামাজ না পড়ো তো বেআই করবো যে কার মাইয়া বিয়ে করে যাবে, তো নামাজও পড়ো না, আজকে একটু মসজিদে যাও, এই আল্লাহর বান্দা টুপি একটা খুঁজে খাজে মসজিদে আসছে আসে নামাজ পড়বে, এই লোকের নামাজ আল্লাহ কবুল করবে কেন? এ আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে আসা নাই, এ আসতে আজকে বেআই আছে বেআই একটু দেখানোর জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করবেন না। এইভাবে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে একটু যদি আমার ভিতরে অন্য কোনো মকসাদ অন্য কোনো উদ্দেশ্য থাকে আল্লাহ পাক সেই ইবাদত বাতিল করে দেন, সেই ইবাদত নষ্ট করে দেন, আল্লাহ পাক সেই ইবাদত কবুল করেন না। তাহলে আরশে আজীবের নিচে ওই মানুষগুলো স্থান পাবেন যে মানুষগুলো এইরকম গোপনীয় ইবাদত করে। সাত নম্বরটাও এরকম গোপনীয়, ওয়ারাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই সমস্ত নারী পুরুষ ওই সমস্ত মানুষগুলো যে মানুষগুলো একাকী নির্জনে বসে বসে আল্লাহর জিকির করে, ফাফাদাত আইনাহু আর তার চোখ থেকে চোখের পানি ঝরতে থাকে, চোখের পানি ঝরে আল্লাহর ভয়ে কাঁদে জাহান্নামের ভয়ে কাঁদে, কিন্তু একা একা জাকারাল্লাহ খালিয়ান, কিন্তু আমরা একা একা কাঁদি না মানুষের সামনে কাঁদি, মানুষের সামনে কাঁদলে কিছু লাভ আছে। এবং আমি বিশ্বস্ত সূত্রে অনেক বাইরের থেকে শুনছি এই কথাটা, আমাদের দেশে আমাদের সমাজে অনেকে চোখের মধ্যে বিভিন্ন জিনিস লাগাই যায় যাতে চোখের পানি আসে, এবং এই দেশে অনেক বক্তা আছে ওয়াজের মাহফিলে গেলে ওয়াজে ওঠার আগে চোখে এগুলো লাগাই খালি কান দেয়া চোখের পানি পালা মনে হয় যে আল্লাহর ভয়ে কান দিবেন, এই কাঁদাটা তার ব্যবসা। সে যত কথাগুলো কান্দি কান্দি বলতেছে, এই কেঁদে কেঁদে সে বড় বক্তা সাজতেছে, কেঁদে কেঁদে মানুষকে আকর্ষণ তৈরি করতেছে, মানুষের মন নরম করতেছে। কিছুক্ষণ পরে পকেট থেকে টাকা বাইর করবে, মানুষের টাকা বাইর করা তো সহজ না, সব বাইরে টাকা বাইরে ডাকাতে ধরছে, যান যায় মতো টাকা দিবে না, মোবাইল দিবে না, কিছু দিবে না। তাহলে টাকা বের করা তো সহজ না, টাকা বের করার বড় কৌশল হইল আপনি মানুষকে কান্দি কান্দি এমন কিছু বয়ান দিতে হইব যে কারণে তার অন্তর নরম হয়ে যাব, এরপর আপনি যা করবেন সব খুলে দিয়ে দিন। যদি বলেন যে ভাই আপনার পাঞ্জাবি পায়জামাটা খুলি দিয়ে যান, দেখবেন যে এমন মানুষও পাওয়া যাবে এগুলো খুলি হুজুর এলে পীর সাহেবের দিয়ে চলে যাবে, এরকম মানুষও আছে, আছে না? আরে থাকবে না কেন? আমরা দেখি যে ওয়াজের সাথে সাথে হুজুরের গানের সাথে সাথে লাভ মানে হুজুরের স্টেজে উঠে যাচ্ছে। তাহলে এগুলো এমন পাগল হয়েছে, হুজুরে যদি কয় পাঞ্জাবি পায়জামা খুলি বাড়িতে দেখবেন যে হুজুরের পাঞ্জাবি পায়জামা দিয়ে চলে যাবে। কেন? এগুলো ব্যবসার কৌশল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এখানে এত সুন্দর করে বলছেন, এত স্পষ্ট করে বলছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান, খালিয়ান মানে নির্জন স্থানে। আমি আপনার সামনে এখানে কান্দার দরকার নেই। দেখবেন ফকিরে যখন ভিক্ষা করতে আসে কি কান্দা কান্দতেছে, মানুষের মন বলানোর জন্য, মন নরম করার জন্য। যত কান্দবো তত আপনি টাকা বেশি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কান্দবে কখন? খালিয়ান, একা একা নির্জনে ঘরের কোনায় বসে কান্দ। আর বাফাদা তাইনা হো, সেখানে চোখের পানি ফেলাও। ওই কান্দাটা হলো অরিজিনাল কান্দা। এই জন্য আমার ভাইয়েরা একটা জিনিস লক্ষ্য করবেন গভীরভাবে, এই দেশে, এই বাংলাদেশে যারা কোরআন এবং সুন্নার আলোচনা করে, কোরআন সুন্নার বয়ান করে, তারা মানুষের সামনে এরকম কান্নার ভান করে না। তারা আল্লাহর ভয়ে একাকি নির্জনে কাঁদে, মানুষকে দেখানোর জন্য কাঁদে না, মানুষের পকেট থেকে টাকা বাহির করার জন্য কাঁদে না। তারা কাঁদে যাকার আল্লাহ খালিয়ান ফাফাদা তাইনাহু। আর যারা ধর্ম নিয়ে, দিন নিয়ে ব্যবসা করে, তারাই দেখবেন যে এই পলিসিটা বেশি অবলম্বন করে। আর একজন মানুষ এত কাঁদতে পারে না, ওই মেডিসিন লাগায় কাঁদে, বুঝছেন? এই ভেলকিবাজি ইসলামের নামে, দিনের নামে আমরা এখনো এই দেশে সরল মানুষ ধরতে পারি না। ধর্মের নামে, ইসলামের নামে যে কত রকমের ভেলকিবাজি চলে এই দেশে সাধারণ মানুষ বুঝতে পারে না, ধোকায় পড়ে যায়। এগুলো বড় ধরনের ইসলাম নিয়ে, দিন নিয়ে বেলকি বেজে। তাহলে সাত নম্বর যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদা তাইনা, নির্জনে একাকী আল্লাহর জিকির করে আর চোখের পানি করে। আল্লাহর জিকির বলতে কি? জিকরুল্লাহ, ইসলামের যত ইবাদত আছে সবগুলোই জিকরুল্লাহ। যত ইবাদত আছে, সলাত, নামাজ, আল্লাহর জিকির। আপনি নামাজ পড়ছেন মানে জিকির করছেন। অনেকে আমাদের সমাজে জিকির বুঝে না, ওই জিকির মানে ওই আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটারে জিকির মনে করে। সলাত হলো সবচেয়ে বড় জিকির। আল্লাহ পাক বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হলো সবচেয়ে বড় আল্লাহর জিকির হলো সলাত। নামাজ, কোরআনে কারীম আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর জিকির করলেন, কোরআন তেলাওয়াত শুনবেন আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর জিকির, কোরআনের আলোচনা শুনবেন আল্লাহর জিকির। এজন্য কোরআনের আলোচনাকে বলা হয় হালাকাতুল জিকির, জিকিরের মাহফিল। আমরা যেটা করলাম এটা জিকিরের মাহফিল, জিকিরের মাজলিস, এটা কোরআনের আলোচনা, সুন্নার আলোচনা। এইভাবে যেই জায়গায় যেই দোয়াগুলো পড়া সুন্নাত সেগুলো আল্লাহর জিকির। ফরজ নামাজের পরে ঘরে ঢুকতে, ঘরে বাইরেতে, রাস্তা ঘাটে হাঁটতে, চলতে ফিরতে, যেখানে যেই দোয়াগুলো মাসনুন সেগুলো আল্লাহর জিকির। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখাইছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো আল্লাহর জিকির, এগুলো আমভাবে রাস্তা হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, পড়তে থাকবেন। তবে খেয়াল রাখবেন, আল্লাহকে সিফাত মুক্তভাবে জিকির করবেন না। মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে জিকিরটা করবেন খালি আল্লাহ আল্লাহ করবেন না, আল্লাহর আগে অথবা পরে আল্লাহর সাথে সিফাত যুক্ত করে জিকির করবেন। যেমন আল্লাহ না বলে বলবেন সুবহান আল্লাহ, আল্লাহ না বলে বলবেন আলহামদুলিল্লাহ, শুধু আল্লাহ না বলে বলবেন আল্লাহু আকবার, শুধু আল্লাহ না বলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটা পরিপূর্ণ বাক্যের জিকির করবেন, এটাই হলো আল্লাহর জিকির। কিন্তু আগেও কিছু নাই পরেও কিছু নাই, খালি আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা আল্লাহর জিকির না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বেয়াদবি। আপনি বাড়িতে যাই আজকে কি করলেন দেখবেন, আমি বাড়িতে যে পরীক্ষা করে দেখি আম্মা আম্মা আম্মা আম্মা আম্মা করিয়ে ধরে যায়, মা কি বলবো, আহারে ছেলেটা শেষ, আজকে কোন জায়গায় মাহফিল গেছে, একবারে মাথা শেষ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, অথবা রাস্তা দিয়ে আসার সময় জিনে মধ্যে ধরছে পাগল। কিন্তু আপনি বাড়িতে যাই যদি বলেন আম্মা আমাকে বাদ দেন, আম্মা আপনি কই, আপনাকে দেখি না কেন, এভাবে আম্মা ডেকে ডেকে সুন্দর করে করে এক একটা কথা কইবেন আম্মা খুশি, খালি আম্মা আম্মা কইবেন আর কিছু কইবেন না, আম্মা কইব পাগল মাথা শেষ, আল্লাহকে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কো আর কি কয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি এর নাম শুনলে যখন নবীর সাথে আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আল্লাহর নামের সাথে আল্লাহর সিফাত বিহীন আল্লাহকে ডাকা এটা বেয়াদব। এজন্য আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে সেগুলা ধরে ধরে আমি আল্লাহরে ডাকো, বলো আল্লাহ আপনি রহমানুর রহিম গফুরুর রহিম, আপনি আমার মাফ করে দেন, আপনি আমার প্রতি রহম করেন, আপনি তো রাজ্জাক আমাকে রিজিক দেন, মানে প্রত্যেক নামের সাথে আল্লাহর কিছু সিফাত কাজ আছে, ওই কাজটা আপনি চান, নাম ধরে ধরে ডাকি আল্লাহর কাছে চাইতে থাকি। এই জন্য আল্লাহ না বলে বলবেন সুবহান আল্লাহ, তাহলে আল্লাহর পবিত্রতা ঘোষণা দিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসার ঘোষণা দিলেন, আল্লাহু আকবার আল্লাহর বড়ত্বের ঘোষণা দিলেন, আকবরের ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঘোষণা দিলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো দেখবেন হাদিসের মধ্যে যত জিকির আছে সব এরকম, কোন জায়গায় একটা জাল হাদিসও পাবেন না যে এরকম আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছে, নবী সাল্লাল্লাহু করছেন বা সাহাবীরা করছেন বা তাবেঈনেরা করছেন বা তাবে তাবেঈনেরা করছেন। তাহলে আল্লাহর জিকির বলতে ইসলামের সব ইবাদত যে সময় যেটা করা দরকার এটাই আল্লাহর জিকির। আবার আপনি অফিসে গেছেন, অফিসে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, ভাই কত আনছেন, 1 লাখ, পাইলটের সিগনেচার হইল 1 লাখ, জিকির হয়েছে মুখের তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছেন, অনেকে তাসবিহও হাতে রাখে আবার এখান থেকে গোশের প্যাকেটও নিতেছে, জিকির কোনটা, জিক্রুল্লাহ হলো সেখানে সুবহানাল্লাহ আল্লাহু আকবার দরকার নাই, ওই ঘোষমুক্ত কাজ করাটাই জিক্রুল্লাহ আল্লাহর জিকির, গোশ বললেন আবার জিকির সুবহানাল্লাহ বললেন জিকির হবে। আবার আমাকে এক ভাই বলছেন যে রমজানের দিনে গেছেন অফিসে, তো অফিসার বলতেছে যে ভাই বসেন আমি একটু নামাজ পড়ে আসি, রোজা রাখছি তো নামাজ পড়ে আসি, রোজাও রাখছে জোহরের নামাজ জামাতে পড়ি আসছে, পড়ি আসি কয় আপনার তো 20,000 টাকা দেওয়া লাগবে দেন, বস নেবেন নিয়ে তারপরে সিগনেচার করবেন, তাহলে রোজা রাখি জোহরের নামাজ জামাতে পড়ি তারপরে আসি বিসমিল্লাহ বলে গোশ খাইতেছি, তাহলে এইটা কি আল্লাহর জিকির, এর নামাজও কি রোজাই কি, এ তো সব আওতাবাসী। আমাদের সমাজে ধার্মিক সিস্টেম হলে এরকম, আপনি ওখানে গোশ না খাওয়াটা আল্লাহর জিকির, সুদ না খাওয়াটা আল্লাহর জিকির, হারাম কাজে জড়িত না হওয়াটা আল্লাহর জিকির, জেনা মুক্ত থাকা আল্লাহর জিকির, কারণ আপনি অপরাধ থেকে মুক্ত থাকতেছেন কার ভয়ে, আল্লাহর ভয়ে, এটার থেকে বড় জিকির আর কি, এগুলোর নাম জিকরুল্লাহ। এই জন্য আমার ভাইরা রাত্রিবেলা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, ইবাদুর রহমানের রাত কাটে বেশি বেশি করে সাজদা এবং কিয়ামের মাধ্যমে তাদের রাত অতিবাহিত হয়। এই জন্য আমরা বেশি বেশি করে নির্জনে একাকি সলাত আদায় করবো, তাহাজ্জুদ পড়বো, ডাক ডোক পিটানো দরকার না, চুপচাপ উঠে সুন্দর করে তাহাজ্জুদ পড়বো, আল্লাহর ভয়ে কান্না শুরু করে দিব, জাহান্নামের ভয়ে কান্না শুরু করে দিব। এরকম গোপনে যারা কান্নাকাটি করে এদেরকে আল্লাহ পাক আরশে আজীবের নিচে স্থান দিবে। আল্লাহ পাক আমাদেরকে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাই বোনেরা, সামনে আসতেছে আমাদের সামনে জুলহিজ্জা মাস। এই মাসের দশ দিনের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ অনেক আমাল আছে, অনেক ফজিলত আছে, যেগুলো আপনারা জুমার বয়ানে শুনেছেন। এই দশ দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি প্রিয়, যা অন্য কোনো আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় না। এই দশ দিনের আমালের মধ্যে বেশি বেশি সিয়াম পালন করা, সলাত আদায় করা, তাকবীর তাহলিল তাহমিদ করা, বেশি বেশি আল্লাহর জিকির করা, তারপরে তাওবাতুন নসুহা করা, তারপরে এই দশ দিন আসার আগে জিলহজের চাঁদ উদিত হওয়ার আগে নখ কাটা, চুল কাটা থেকে বিরত থাকা, এগুলো হলো এই দশ দিনের গুরুত্বপূর্ণ আমাল। আরেকটি গুরুত্বপূর্ণ আমাল হলো ইয়াওমে আরাফার দিনে সিয়াম পালন করা, যেটার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতীতের এক বছর এবং ভবিষ্যতের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। আরেকটা আমাল হলো কোরবানি করা আল্লাহর উদ্দেশ্যে, আল উদহিয়াতু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। কোরবানিটাও ওই রকম বিষয়, এটার মধ্যে কোনো রিয়া থাকা যাবে না। রিয়া মুক্ত মুখলিসিন আলাউদ্দিন, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে খালেস ভাবে হালাল উপার্জন দিয়ে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করা। কোরবানির ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। এক নম্বরে এখলাস, এখলাস কোনো অবস্থায় বিনষ্ট হওয়া যাবে না, মানে কোরবানিটা খালেস ভাবে আল্লাহর জন্য। সুতরাং কে কি বললো, কে কি করলো, কে কি সমালোচনা করলো, এইগুলো মুখ্য বিষয়। এখলাস থাকতে হবে একমাত্র আমার আল্লাহর উদ্দেশ্যেই আমার কোরবানি, আর আল্লাহ পাক আমার থেকে ওই গোশতটাও দেখবেন না, রক্তও দেখবেন না, দেখবেন কি তাকওয়া। লা ইয়ানালাল্লাহ লুহুমা ওয়ালা দিমাউহা ওয়ালা কাইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের ওই পশুগুলো গোশত দেয় না, রক্ত দেয় না, যায় তাকওয়া। সুতরাং তাকওয়াটাকে বড় করতে হবে, এইটা যার যত বড় আল্লাহর কাছে তার কোরবানিটা তত বড়। কেউ দশ হাজার টাকার কোরবানি করি বিশাল বড় উজরত পাই গেছে, আর কেউ দশ লাখ টাকা করিও পায়নি, কারণ এটা তাকওয়ার কারণে বাড়ে আর কমে। অনেক ভাই বোন আফসোস করে, আর হজ করতে পারলাম না, গরিব মানুষ, টাকা নাই, যারা হজ করছে এদের তো সব গুণা মাফ হয়ে গেছে, এরকম আফসোস করে না? আফসোস করার কিছু নেই, আল্লাহ আপনাকে হজের সামর্থ্য দেবে, তাও আলহামদুলিল্লাহ আপনি খুশি থাকবেন, কারণ আল্লাহ পাক আপনার অন্য আমলের মধ্যে এত বেশি বরকত দিবেন যেটা ওই হজ করা ব্যক্তির এত বরকত হবে না। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, গরিব সাহাবীরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো পিছিয়ে গেছি, সব ধনীরা নিয়ে গেছে, ধনীরা সলাত আদায় করে সব ইবাদত করে, আবার যাকাতও দেয়, হজও করে, কোরবানিও করে, তারপর সদাকাও করে, এগুলো তো আমরা পারি না, তাহলে আমরা তো আমলের দিক থেকে পিছিয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ি। একজন আরেকজনকে বলে খবরদার, এটা কিন্তু ধনী সাহাবীদেরকে শোনানো যাবে না, গোপনে গোপনে আমরা পড়ব, আর আমরা এটা আলাদা একটা সওয়াব পাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবীরা ধনী রয়ে শুনে গেছে, কারণ আল্লাহ রাসূলের কোনো কথা দুনিয়াতে গোপন থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গোপনী এলেম ছিল না, কোনো এলেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে গোপন রাখি জানে, সমস্ত এলেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির করে গেছে, স্পষ্ট করে গেছে। এবং বিদায় হজের খুতবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে সাক্ষ্য নিয়ে গেছেন, হাল বাল্লাগতু, আমি কি সব পৌঁছায় দিছি? যদি কিছু না পৌঁছাইতে, সাহাবীরা বলতেন না কিছু তো আপনি গোপন রাখছেন। সাহাবীরা ঘোষণা দিচ্ছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, সব পৌঁছায় দিছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা সাক্ষী দিছে আমি সব পৌঁছে দিচ্ছি। এজন্য তাফসীরের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে অনেক দূর থেকে কিছু সাহাবি এসছে, কিছু বেদুইন এসছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে, আসে বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু এলেম নাকি গোপন ছিল, আমরা ওই গোপনই এলেম জানতে এসছি। দেখেন শয়তান ওই আমলেও ঢুকে দিছে। এখন আমাদের দেশে অনেকে কয় আপনারা শুনছেন কিনা জানে না, কয় এত হাজার এলেম গোপনী এলেম আছে, বাতেনি এলেম আছে, বলে না? এটা শয়তান মানুষের মধ্যে ঢুকায়, একটা বাতেনি এলেম নাই, কোনো গোপনী এলেম নাই, সব এলেম প্রকাশ হয়ে গেছে, সব এলেম জাহির। ইসলামে কোনো গোপন কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান নাই, কারণ দিন পরিপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থা, কোনো কিছু গোপনীয় রেখে যান নাই। আচ্ছা, তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহির কথা তো প্রকাশ হয়ে গেছে, এবার গরিব সাহাবীরা আরেকদিন একত্রিত হয়েছে, বলে তো সর্বনাশ, এবার তো আবার সে আগের মতো হয়েছে, আবার গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, খবরদার এগুলো নিয়ে চিন্তা করিও না, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। অর্থাৎ তুমিও 33 বার সুবহানাল্লাহ পড়বে আর সেও 33 বার সুবহানাল্লাহ পড়বে, তোমার 33 বার সুবহানাল্লাহ তার 33 বার সুবহানাল্লাহ সমান না। আল্লাহ যাকে ইচ্ছা তার তাকওয়া দেখে, খাসিয়াতুল্লাহ দেখে আল্লাহ তারটা বাড়ায় দেন আর কমায় দেন, সুবহানাল্লাহ। এজন্য কোরবানি কে কত টাকার করছে এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো তাকওয়া। একজন নামাজে পড়ে না, সে একবারে 1 কোটি টাকা দিয়ে কোরবানি করছে, তার কোরবানি কোনো মূল্য আছে? সে যদি আল্লাহরে ভয় করে তো সে নামাজ পড়ে না কেন? যে নামাজের ব্যাপারে বেফরোয়া, এর অন্য কোনো ইবাদতের মূল্য আল্লাহর কাছে নাই, কারণ নামাজ হলো সলাত হলো সকল ইবাদতের মূল, সলাতের সাথে নামাজের সাথে ইমানের সম্পর্ক, যে ইমানের তোয়াক্কা করে না সে আর অন্য ইবাদতের তার মূল্যটাই কি? এজন্য সে 1 কোটি টাকা কোরবানি করা যে কথা, না করা একই কথা। এজন্য যে হারাম উপার্জন দিয়ে 1 কোটি টাকা দিয়ে কোরবানি করে, আরেকজন হালাল উপার্জন 10,000 টাকা দিয়ে করে, এই 10,000 টাকা তার কোটি কোটি টাকার চাইতে অনেক উত্তম। এজন্য কোরবানির ফজিলত সওয়াবটা নির্ভর করে ইখলাসের উপরে, হালাল উপার্জনের উপরে। আমরা এই দুটা দিকে খেয়াল রাখার চেষ্টা করবো, ইখলাসের দিকে এবং হালাল উপার্জনের দিকে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার উপরে ইস্তিকামা থাকা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন, বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন, যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক সবাইকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ পাক এই তাওহীদ জামে মসজিদকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন, এই মসজিদের সকল খাদেম, সকল মুসল্লি, সকল মহিব্বিনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই এলাকার উপরে, এই অঞ্চলের উপরে রহমত নাযিল করুন, এই এলাকার সকল ভাই বোনকে তাওহীদ বুঝার, সুন্নাহ বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুন, এই এলাকাকে আল্লাহ পাক শিরক মুক্ত এলাকা, বেদাত মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে মহব্বতকে আরো বাড়িয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু